আজকে তাফসীর করব সূরায়ে বাকারা থেকে। সূরায়ে বাকারা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা কোরআনে কারিমে নাজিল করেছেন এবং সবচেয়ে বড় সূরা। এই সূরার নামকরণ হয়েছে সূরাতুল বাকারা, বাকারা মানে গাভী। এই জন্য নামকরণ হয়েছে যে এই সূরায় একটি ঘটনা রয়েছে যেটি গাভীর ঘটনা, যার সামনে আলোচনা ইনশাআল্লাহ আমাদের আসবে, যে গাভী জবাই করার ঘটনা মুসা আলাইহিস সালামের যুগে যে ঘটেছিল সে এই ঘটনাটিকে কেন্দ্র করে এই সূরার নাম করা হয়েছে সূরা বাকারা। কোন শব্দ দিয়ে এই সূরাগুলির নাম হয়েছে অথবা কোন একটি ঘটনাকে কেন্দ্র করে সূরার নাম হয়েছে, এইভাবে সূরাগুলির নামকরণ হয়েছে। এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার জীবনে নাজিল হয়েছে। মাদানী সূরা মানে মদিনায় নাজিল হয়েছে নাই, অনেকে মনে করে মাদানী সূরা মানে মদিনায় নাজিল হয়েছে, মক্কী সূরা মানে মক্কায় নাজিল হয়েছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সফরে যেগুলো নাজিল হয়েছে ওগুলো কোন সূরা হবে না? মক্কায় না মদিনায়, মাঝখানে কোথায়? এই জন্য মক্কী সূরা মানে মক্কার জীবনে নাজিল হয়েছে, সে মক্কার বাইরে কোথাও তাইফে গিয়ে হোক আর অন্য কোন জায়গায় গিয়ে হোক। মাদানী সূরা মানে মদিনার জীবনে নাজিল হয়েছে, সে তাবুকের সফরে হোক অথবা অন্য কোথাও হজ উমরার সফরে হোক অন্য কোথাও গিয়ে হোক। তো মদিনার সূরায় আল্লাহ ফাকর রব্বুল আলামিন শরীয়তের আহকাম বিধিবিধান উল্লেখ করেছেন। এটা হচ্ছে মাদানী সূরা বা মদিনার জীবনে যেসব সূরাগুলি নাজিল হয়েছে সেগুলির বৈশিষ্ট্য। আর বিধিবিধান বর্ণনার জন্য একটু কথা লম্বা করতে হয়, সেই জন্য আয়াতগুলি বড়। পক্ষান্তরে মক্কী সূরাগুলির আয়াত দেখবেন ক্ষুদ্র, ছোট ছোট আয়াত, কারণ মক্কী জীবনে ইসলামের আহকাম বিধিবিধান বর্ণিত হয়নি, বরং মৌলিক বিষয়গুলি ইসলামের আকীদার বিষয়, আল্লাহর প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, পুনরুত্থান ইত্যাদি এইসব বিষয়গুলি উল্লেখ করা হয়েছে, যার জন্য অল্প কথা যথেষ্ট, তাই ছোট ছোট আয়াতগুলি রয়েছে এসব সূরাতে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা শুরু করেছেন আলিফ লাম মিম দিয়ে। আলিফ লাম মিম এই শব্দগুলি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছুই বলেননি, সাহাবায়ে কেরামরাও কিছু জিজ্ঞাসা করেননি। এটি ছিল সাহাবায়ে কেরামদের শরীয়তি আদব, বেশি বাড়াবাড়ি করে জিজ্ঞাসা না করা। যদি আমাদের কল্যাণের প্রয়োজনে থাকে তাহলে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সেসব কথা পৌঁছাবার জন্যই তো এসেছেন। তারা জিজ্ঞাসা করেননি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। এজন্য তাফসীর কারগণ এসব শব্দগুলি সম্পর্কে বলেছেন এগুলি বিচ্ছিন্ন অক্ষর, হুরুফে মুকাত্তাআত আরবি ভাষায় বলা হয় তাফসীরের ভাষায়, অর্থাৎ এমন অক্ষর যেগুলি হচ্ছে বিচ্ছিন্ন অক্ষর। আলিফ লাম মিম, আলিফ লাম রা, কাফ হা ইয়া আইন সাদ, কাফ হা মিম ইত্যাদি বিভিন্ন সূরার শুরুতে যে অক্ষরগুলি রয়েছে এগুলির কোন অর্থ আল্লাহ পাক জানাননি, কোন অর্থ নেই বলবো না, আল্লাহ পাক জানাননি। আমাদের প্রয়োজন হলে আল্লাহ পাক জানাতেন, আমাদের প্রয়োজন নেই এই ক্ষেত্রে সেজন্য আল্লাহ পাক জানাননি। তাফসীর কারগণ কি বলেছেন এই সব সম্পর্কে? সবচেয়ে নিরাপদ কথা, আল্লাহ আলাম বি মুরাদিহি, আল্লাহ পাক এসব গুলির উদ্দেশ্য ভালো করে জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাননি। তবে তাফসীর কারগণ যেসব কথা বলেছেন তার মধ্যে সবচেয়ে বেশি সঠিক কথা হচ্ছে যে আরবরা সেই যুগে 1400 বছর আগে যখন কাব্য রচনা করত, সেই যুগে কাব্য রচনা বড়ই উন্নতি সাধন করেছিল, বড় বড় কবি সেই যুগে ছিল। কাব্য রচনা যখন করত তখন একে অপরকে চ্যালেঞ্জ করত যে আমার মতো তুমি বড় কবি হইতে পারবে না, দেখো আমি এই রকমের সুন্দর অলংকার যুক্ত কাব্য রচনা করতে পারি। তখন চ্যালেঞ্জ করার জন্য কিছু অক্ষর শুরুতে তারা রেখে দিত আর তারপরে কাব্য রচনা করত। আর উদ্দেশ্য হতো যে আলিফ থেকে ইয়া পর্যন্ত যে অক্ষরগুলি আছে এই অক্ষরগুলি জড়িয়ে আমি কবিতা রচনা করেছি, তোমার সামনে এই অক্ষরগুলি আছে সুতরাং এই বর্ণগুলি দিয়ে তুমিও পারলে আমার সাথে প্রতিযোগিতা করো এবং আমাকে হারিয়ে দাও। এইভাবে তারা একে অপরের সাথে কম্পিটিশন করত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বিভিন্ন সূরার শুরুতে আলিফ লাম মিম আর এইরকমই বিভিন্ন যে বিচ্ছিন্ন অক্ষরগুলি রয়েছে সেগুলি নিয়ে এসে মানব জাতিকে, বিশেষ করে আরবদেরকে যারা ভাষা পড়ু ছিল আরবি ভাষায়, তাদেরকে চ্যালেঞ্জ করেছেন। আর কোরআনে কারিমে বিভিন্ন আয়াতে এই চ্যালেঞ্জের কথা উল্লেখ করা হয়েছে, সূরা বাকারাতে একটি আয়াতে আসছে যে যদি তোমরা আমি যা নাজিল করেছি আমার বান্দার উপর তাতে সন্দেহ করো তাহলে এইরকম কোরআন নিয়ে এসে দেখাও, এইরকম সূরা নিয়ে এসে দেখাও, 10টি আয়াত নিয়ে এসে দেখাও, তোমরা রচনা করে দেখাও যেটা মানব রচিত বলবে, এটা মানব রচিত নয়, তারা নিয়ে আসতে পারেনি কখন আর পারবেও না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে আলিফ লাম মিম এই দিয়ে চ্যালেঞ্জ করেছেন যে আমি কোরআনুল কারীম নাজিল করেছি, তোমরা যদি এটা অস্বীকার করো আর বলো যে এটা মুহাম্মদ রচিত অথবা কারো রচিত, তাহলে তোমরা এইরকম অলঙ্কারযুক্ত বানিয়ে এনে দেখিয়ে দাও, আর তা নিয়ে আসতে পারবে না। যখন নিয়ে আসতে পারবে না তাহলে তোমরা নতি স্বীকার করো এবং আল কোরআনুল কারীমের প্রতি বিশ্বাস করো, ঈমান নিয়ে আসো যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কল্যাণের জন্য নাজিল করা হয়েছে। বাকি যেসব লোকেরা এসবের বিভিন্ন অর্থ করতে চেষ্টা করেছেন তারা ভুল করেছেন। এসবের কোন অর্থ আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতকে জানাননি। তারপরে মহান আল্লাহ ইরশাদ করেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফী, এ তো ওই কিতাব লা রাইবা ফী যাতে কোনো সন্দেহ নেই, যে কিতাব লৌহে মাহফুজ থেকে নাজিল করা হয়েছে সুরক্ষিত ফলক থেকে, আর বিশ্বস্ত দূতের মাধ্যমে জিবরিল আমিনের মাধ্যমে নাজিল করা হয়েছে, যার নাম আর রুহুল আমিন তার মাধ্যমে নাজিল করা হয়েছে, এবং সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি নাজিল করা হয়েছে, লা রাইবা ফি এতে কোনো সন্দেহ নেই, সুতরাং এতে সন্দেহ পোষণ করিও না বরং এর প্রতি ঈমান নিয়ে আসো। হুদাল্লিল মুত্তাকিন এই কিতাব সংযতদেরকে দিক নির্দেশনা দিবে, হিদায়ত করবে। হুদান মানে দিক নির্দেশনা দিবে, হিদায়ত করবে। লিল মুত্তাকিন, মুত্তাকি মানে আমাদের দেশের মানুষরা অনুবাদ করে আল্লাহ ভীরু, আল্লাহ ভীরুতা তার একটা অংশ আছে, কিন্তু তাকওয়া মানে বেঁচে থাকা, তাকওয়া মানে বেঁচে থাকা। তাহলে যেই ব্যক্তি বেঁচে থাকতে ইচ্ছুক, আল্লাহ পাকের অসন্তুষ্টির কাজ থেকে বেঁচে থাকতে ইচ্ছুক, আল্লাহ পাককে অসন্তুষ্ট করবেন না পাপের কাজ থেকে বেঁচে থাকতে ইচ্ছুক, নিজেকে বাঁচিয়ে চলতে চাই যে ব্যক্তি, সেই ব্যক্তিকে কোরআনুল কারীম সঠিক রাস্তা দেখাবে, কারণ সেই ব্যক্তি এই আল কোরআন দিয়ে উপকৃত হবে। এই আয়াতে আল্লাহ খাস করেছেন মুত্তাকিনদের সাথে হিদায়াতকে, হুদাল লিল মুত্তাকিন। পক্ষান্তরে রমজান সংক্রান্ত যে আয়াত কোরআনে কারীমে নাজিল হয়েছে তাতে আল্লাহ পাক সূরা বাকারা তে আয়াত রয়েছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস। রমজান তো এমন মাস যেই মাসে কোরআনুল কারীম নাজিল হয়েছে, হুদাল লিন্নাস, এবং এই আল কোরআন সারা বিশ্বের মানুষের জন্য হিদায়ত স্বরূপ, দিক নির্দেশনা। এখানে লিন্নাস আল্লাহ বলেছেন, তাই সকল মানুষকে আল্লাহ সামিল করেছেন। আবার এখানে বলছেন হুদাল লিল মুত্তাকিন, তাহলে কি কোরআনে দ্বন্দ্ব আছে? না, দ্বন্দ্ব নেই, সমন্বয় করতে হবে। সেটা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হেদায়েত দুই অর্থে ব্যবহৃত হয়েছে কোরআনে কারীমে। এক হচ্ছে রাস্তা দেখিয়ে দেওয়া, আল্লাহ পাক রাস্তা দেখিয়ে দিয়েছেন, নবী করিম সাল্লাম রাস্তা দেখিয়ে দিয়েছেন, কিন্তু তৌফিক দেওয়া, যাকে বলা হয় তৌফিক দিয়ে দেওয়া, বিশেষ আল্লাহ পাকের তৌফিক সাহায্য, যে আল্লাহ পাক গন্তব্য স্থানে পৌঁছিয়ে দিলেন, তাকে হিদায়ত করিয়ে দিলেন, ইসলাম গ্রহণ করার তৌফিক দিলেন, সৎকর্মশীল হওয়ার তৌফিক দিলেন, নামাজে বানিয়ে দিলেন, এটি হচ্ছে হিদায়ত। তৌফিকের অর্থে গন্তব্য স্থান আল্লাহ পৌঁছিয়ে দিলেন, সৎ করিয়ে দিলেন, জান্নাতের রাস্তায় একেবারে পৌঁছিয়ে দিলেন, যে হিদায়ত। তো হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কোরআনে কারীম দিক নির্দেশনা, অর্থাৎ গন্তব্য স্থানে পৌঁছে দেবে এই কোরআনে কারীম কাকে? যারা সংযত হতে চাইবে, যারা পাপমুক্ত হতে চাইবে, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করার ফলে তারা সংযত জীবন যাপন করতে চাইবে। তাহলে প্রত্যেক মানুষকে পাপমুক্ত জীবন যাপন করার চেষ্টা করতে হবে, আমার দ্বারা পাপ হবে না, না নিষিদ্ধ কাজ করে আল্লাহ পাকের, না ফরজ ওয়াজিব ছেড়ে দিয়ে, পাপ দুই রকমের, না আপনি আল্লাহ পাকের ফরজ ওয়াজিবের কিছু ছাড়বেন, আর না নিষিদ্ধ হারাম নাজায়েজ কাজ কিছু করবেন। খুব সহজ কথা দিয়ে ইসলাম, এই দুটো যদি নেগেটিভ পজিটিভ আপনার ঠিক থাকে তাহলে আপনি সংযত মুত্তাকি। তাদেরকে আল্লাহ পাক হিদায়ত করবেন কোরআনে কারীম দিয়ে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিন কারা, কাকে মুত্তাকি বলবেন? যাকে আমাদের সাধারণ ভাষায় পরহেজগার বলা হয়, আল্লাহ ভীরু বলা হয়, পরহেজগার সংযত যে ব্যক্তি বেঁচে থাকতে চায়, কারা তারা? তাদের আল্লাহ পাক পাঁচটি গুণ এখানে উল্লেখ করেছেন, পাঁচটি গুণ আল্লাহ পাক উল্লেখ, এছাড়াও বহু গুণ কোরআনে কারীমে বিভিন্ন আয়াতে মুত্তাকি যারা যারা সংযত তাদের উল্লেখ করেছেন। মহান আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, প্রথম গুণ হচ্ছে তারা না দেখে বিশ্বাস করে, প্রথম শর্ত। যদি কোরআন থেকে আলো নিতে হয়, কোরআন থেকে জীবনকে উজ্জ্বল করতে হয়, তাহলে কি করতে হবে? আপনাকে প্রথম মেনে নিতে হবে যে আমি না দেখে বিশ্বাস করব। আজকাল অধিকাংশ মানুষ দিনের ক্ষেত্রে, পরকালের ক্ষেত্রে, আল্লাহ পাকের ক্ষেত্রে, জান্নাত জাহান্নামের ক্ষেত্রে না দেখে বিশ্বাস করতে চায় না, যার ফলে সৎকর্মশীল হতে পারে না, পাপে ডুবে থেকে যাচ্ছে, আল্লাহ পাকের ফরজ ওয়াজিব ছেড়ে দিচ্ছে, আদেশ অমান্য করছে, আদেশ পালনে গাফিলতি করছে। পক্ষান্তরে দুনিয়ার ক্ষেত্রে বহু ক্ষেত্রে আমরা না দেখে বিশ্বাস করি, না দেখে আমরা বিদ্যুৎ বিশ্বাস করছি, কেউ বিদ্যুতের তারে সরাসরি হাত দেবেন না। কখনো দেখতে পেয়েছেন কি তার মধ্যে বিদ্যুৎ আছে? হ্যাঁ, আপনার প্রেশার বেশি আছে, আপনার সুগার বেশি আছে, কখন আপনি দেখতে পেয়েছেন? বিশ্বাস করছেন আর ওষুধ খাওয়া শুরু করে দিলেন আপনি। তো আমরা দুনিয়ার ক্ষেত্রে মানুষ বললে, ডাক্তার বললে বিশ্বাস করি, অথচ সে ডাক্তার হয়তো সব জীবন যাপন করেন না, তার কথা বিশ্বাস করি। আমরা একজন টেকনিশিয়ানের কথা, ইলেকট্রিশিয়ানের কথা বিশ্বাস করি। আর আল্লাহ পাক যিনি সৃষ্টিকর্তা, তিনি বলছেন যে না দেখে বিশ্বাস করতে হবে। ইউমিনু বিল গায়ব, কেউ কেউ অনুবাদ করেছেন আল্লাযীনা ইউমিনু বিল গায়ব, যারা অদৃশ্য বস্তুকে বিশ্বাস করে, অদৃশ্য বস্তু যা দেখা যায় না তাকে বিশ্বাস করে। আল্লাহ দেখা যায় আল্লাহকে বিশ্বাস করে, কবরের আজাব দেখা যায় না তা বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম দেখা যায় না বিশ্বাস করে। এইরকম বহু কিছু রয়েছে যা দেখা যায় না কিন্তু আল্লাহ পাক সেগুলো বিশ্বাস করতে বলেছেন, তা বিশ্বাস করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে মুত্তাকিনদের আরেকটি গুণ উল্লেখ করেছেন, ওয়ায়ুকিমুনাস-সালাহ, সালাত কায়েম করে, নামাজকে প্রতিষ্ঠিত করে, পড়ার মতো পড়ে। তার বেশ কিছু গুণ রয়েছে নামাজ কায়েম করার। নামাজকে আপনি আল্লাহ পাক যতটা নামাজ দিয়ে ততটা পড়ে, পাঁচ দিয়েছেন চার করবেন না, কারণ অধিকাংশ নামাজি আজকালকার চার পড়া নামাজি, ফজর পড়ে না, আর পড়লেও সূর্য ওঠার পরে পড়ে তারা, এরা নামাজ কায়েম করে না। একটি দিক আল্লাহ পাঁচ দিয়েছেন, পাঁচ পড়তে হবে, চার তিন খেয়াল খুশি কুপ্রবৃত্তির অনুসরণ, একদিন পাঁচ আর একদিন চার, কখনো তিন কখনো দুই, সফর গেলাম নেই, হ্যাঁ এরকম নাই, বাবার সামনে নামাজ, শ্বশুর বাড়ি গেলে নামাজ, কোথাও নেই, এইরকম নামাজ নামাজই নয়, তারা নামাজ কায়েম করে না। পাঁচকে পাঁচ পড়তে হবে, আর যেই ব্যক্তি পাঁচ পড়বে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের হাদিসে বলেছেন যে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ ফরজ করার পরে যখন পাঁচ পঞ্চাশ থেকে পাঁচে কমিয়ে নিয়ে আসা হলো, তখন বললেন যে এটা পাঁচই পালন করবে হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এবং তোমার উম্মতেরা, কিন্তু ওয়াহিয়া খামসুনা, তাতে আমি নেকি দেব, সওয়াব দেব পঞ্চাশের, পাঁচ দশে পঞ্চাশ, পঞ্চাশের সওয়াব দেব। যারা পাঁচ পড়ে পঞ্চাশ পায়, আর যারা কম করে আল্লাহ পাক জানে তাদের পরিণাম কি হবে। নামাজ কায়েম করার একটি দিক এটি হলো, আর একটি দিক হচ্ছে নামাজ সময় মোতাবেক পড়তে হবে, নামাজ সময় পার করে পড়বেন না আপনি। আর একটি দিক হচ্ছে নামাজ ধীর স্থির ভাবে, নামাজের যে সব কেয়াম রয়েছে, রুকু রয়েছে, সুজুদ রয়েছে, বৈঠক রয়েছে, সেগুলিকে ধীর স্থিরতার সাথে প্রশান্তির সাথে আদায় করতে হবে। অমিম্মা রাজাকনা হুম ইউনফিকুন, আর মুত্তাকি যারা সংযত তাদের তৃতীয় গুণ হচ্ছে যা আল্লাহ তাদেরকে রেজিক দিয়েছেন। আল্লাহ বলছেন আমি যা তাদেরকে দিয়েছি তা থেকে ইউনফিকুন, ব্যয় করে, খরচ করে। কোন ক্ষেত্রে খরচ করে? পাপের ক্ষেত্রে, হ্যাঁ না, খরচ করে কোন ক্ষেত্রে? একটি ক্ষেত্র হচ্ছে এই আয়াত নাজিল হচ্ছে যাকাত সম্পর্কে, যাকাত প্রদান করে, কারণ আল্লাহ পাক ধন সম্পদে যাকাত ফরজ করেছেন। আর একটি ফরজ খরচ হচ্ছে আপনার ফরজ ব্যয় বহন, আপনার উপর যে ফরজ দায়িত্ব রয়েছে, আপনার স্ত্রীর ভরণ পোষণ দিতে হবে, আপনার ছেলে মেয়েদের খরচ খরচা দিতে হবে, লেখাপড়া, লেবাস পোশাক, খাওয়া দাওয়া দিতে হবে, আপনার বৃদ্ধ মা বাবা অথবা বৃদ্ধ নয় কিন্তু তারা অভাবী, তাদের খরচ দেওয়া আপনার ফরজ, আপনার তালাকপ্রাপ্ত বোন রয়েছে, বাসাবালিকা বোন রয়েছে, বিবাহ হয়নি, স্বামীর দায়িত্বে আসেনি, বা স্বামী ইন্তেকাল করেছে, বিধবা হয়ে গেছে, তাদের খরচ আপনার ফরজ হয়েছে। যদি আপনার বাবা যদি এই দায়িত্ব পালন করতে অযোগ্য হন তাহলে এইসব হচ্ছে ফরজ খরচ। এছাড়াও বেশ কিছু ফরজ খরচ হতে পারে, এই ফরজ খরচগুলিকে উদ্দেশ্য সেখানে খরচ করে যেই ব্যক্তি, সেই ব্যক্তি মুত্তাকি। আর যে কৃপণতা করে, জাকাত দেয় না, আর জাকাত দিলে মা বাবার খরচ দেয় না, স্ত্রীর ভরণ পোষণ দেয় না, এক জায়গায় বিয়ে করে একটা রেখে দিয়ে আরেক জায়গায় গিয়ে আরেকটা বিয়ে করে বসে আছে, আর বহু বিবাহ মুসলিম সমাজে এই জন্যই বদনাম হয়ে গেছে। অধিকাংশ যারা একাধিক বিবাহ করে তারা পাপিষ্ঠ গুণাগার, সৎ লোকেরা এই সুন্নত পালন করে না, সৎ লোকেরা ভয়ে ভয়ে থাকে, আর অসৎ লোকেরা এখানে একটা ওখানে একটা, আর দ্বিতীয় বিয়ে করলে প্রথম তার খোঁজ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মুত্তাকি হইতে হলে আল্লাহ যা দিয়েছেন তা থেকে ব্যয় করতে হবে, এছাড়াও নফল দান খেয়ারাত করতে হবে, ইসলামের খেদমতের জন্য, ইসলামকে শক্তিশালী করার জন্য অতিরিক্ত দান করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না ফিল মালি লাহাক্কান সিওয়া যাকাত, যাকাত ছাড়া ধন সম্পদে আরো হক আছে, আরো আত্মীয় স্বজনদের হক আছে, আরো ইসলামের খেদমতের হক আছে। মসজিদ তৈরি করতে হবে, ইসলামিক প্রতিষ্ঠান তৈরি করতে হবে, ইসলামের দাওয়াতের কাজ করতে হবে, মাদ্রাসা তৈরি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বিভিন্ন ভালো খরচগুলির কথা এখানে বলেছেন। তারপর আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, চার নম্বর গুণ হচ্ছে মুত্তাকিদের যারা সংযত, তাদের যে তারা বিশ্বাস করে ওই কিতাবকে, উনজিলা ইলাইক হে নবী, যা তোমার উপর নাজিল করা হয়েছে, অর্থাৎ আল কোরআনুল করিমকে তারা বিশ্বাস করে যে আল্লাহর কিতাব, অন্তর থেকে বিশ্বাস করে, জবানে তার স্বীকৃতি দান করে এবং সেটাকে আসমানি সিলেবাস হিসাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করে। সাহাবায়ে কেরামদের আদর্শ ছিল যে 10টি আয়াত পড়লে প্রথম আয়াত পড়তেন, তারপরে অর্থ বুঝতেন, আল্লাহ পাক কি বলতে চেয়েছেন তা বুঝতেন, তারপর জীবনে বাস্তবায়িত করতেন, আমল করতে হবে। আর আজকে আমরা পড়ি, অনেকে যারা মাদ্রাসা পড়া লোকেরা অনেক কিছুই পড়ি কিন্তু আমলের ক্ষেত্রে অত্যন্ত দুর্বল। আল্লাহ আমাদের জন্য সৎ আমলের তৌফিক দান করেন এবং সংশোধন করার তৌফিক দান করেন। যা কিছু নাজিল করেছি হে নবী তোমার উপর তা বিশ্বাস করে, শুধু তাই না, আমা উনজিলা মিন কাবলে, আপনার পূর্বে বা তোমার পূর্বে যা কিছু, আল্লাহ পাক যেহেতু নবীকে সম্বোধন করছেন সুতরাং তুমি বললেও কোনো অসুবিধা নেই আর আপনি বললেও কোনো অসুবিধা নেই, আমা উনজিলা মিন কাবলে, এবং তোমার পূর্বে যা কিছু নাজিল করা হয়েছে। তাহলে আমরা যেসব কিতাবের নাম জেনেছি, তাওরাত, ইনজিল, জবুর, যা নাজিল হয়েছে সোহফে ইব্রাহিম, মুসা, সেগুলিকেও বিশ্বাস করে। আর পাঁচ নম্বর গুণ হচ্ছে অবিল আখেরাতে হুম ইউকিনুন, পরকালকে তারা বিশ্বাস করে, পরকাল সম্পর্কে তারা দৃঢ় বিশ্বাস রাখে, ইয়াকিন রাখে। তাহলে আপনার দুর্বল বিশ্বাস থাকলে আপনার জীবনে সংশোধন হবে না, যত বেশি বিশ্বাস হবে তত বেশি আপনার সংশোধন হবে। তার বিশ্বাসের বিভিন্ন স্তর আছে। আপনি আল্লাহ না করে এখানে আগুন লেগেছে এ কথা যদি সামান্য বিশ্বাস করেন তাহলে পরোয়া করবেন না, হয়তো ছোটখাটো কিছু হয়েছে এখানে বসেই আছেন হয়তো, কিন্তু যদি আপনার পুরোপুরি বিশ্বাস হয়ে যায় যে না আগুন লেগেছে আর এক্ষুনি এখান থেকে কেটে পড়তে হবে না হলে প্রাণ বাঁচবে না, তার এক সেকেন্ড এখানে আপনি অপেক্ষা করবেন না, তার চাইতে বেশি আপনাকে বিশ্বাস করতে হবে পরকালের জীবনকে, কবরের জীবনকে, জান্নাত জাহান্নামকে, বিচার দিবসকে, আল্লাহ পাক বিচার করবেন, ডান হাতে আমার আমল নামা আসবে না বাম হাতে আসবে, এসব কথা বিশ্বাস করতে হবে। মত যেকোনো সময় আসতে পারে, আজকে আসতে পারে, আজকে রাত্রে চলে আসতে পারে, আমি এই পাপের অবস্থায় যদি মারা যাই তাহলে আল্লাহর সামনে আমার কোথায় হাসর হবে, কি অবস্থায় আমি উঠবো, আমি কি ফিরাউনের সাথে উঠবো, জালেমদের সাথে উঠবো, না আমি নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাফাতের আশাবাদী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন উলাইকা আলা হুদা মির রব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যারা মুত্তাকিন, যারা পরহেজগার, যারা সংযত জীবন যাপন করে, তাদের আল্লাহ পাঁচটি গুণ উল্লেখ করার পরে বললেন যে এদের জন্য দুইটি পুরস্কার রয়েছে। একটি হচ্ছে যে তাদেরকে নিশ্চয়তা দান করছি আমি আল্লাহ যে তারা তাদের প্রতিপালকের সঠিক দিক নির্দেশনা, সঠিক হিদায়তের উপর অটল রয়েছে, তারা সোজা পথে রয়েছে, তারা বিভ্রান্তির শিকার হয়নি। তাহলে আল্লাহ পাক আমাদেরকে নিশ্চয়তা দান করেছেন যদি এইভাবে তোমরা চলো তাহলে সঠিক পথে আমার পথে রয়েছে এবং সোজা আমার সন্তুষ্টি পর্যন্ত পৌঁছিতে পারবে আর আমার সন্তুষ্টির মাধ্যমে তোমরা জান্নাত লাভ করতে পারো, জাহান্নাম থেকে রক্ষা পাবে। তারপর আল্লাহ বলছেন যে দ্বিতীয় পুরস্কার হচ্ছে ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফল কাম, এরা সার্বিক কল্যাণ হাসিল করবে। ফালাহ মানে হচ্ছে সার্বিক কল্যাণ হাসিল করা, এই ফালার জন্য, সার্বিক কল্যাণের জন্য আহ্বান করা হয় আজানে, একামতে, হাইয়া আলা সালাহ, পরে কি বলা হয় হাইয়া আলাল ফালাহ, এসো সার্বিক কল্যাণের জন্য, এসো সার্বিক কল্যাণের জন্য। আজান হলো, ডাক দেওয়া হলো, সার্বিক কল্যাণ কামনা করেন না, গাফিলতিতে থাকলেন, তারপরে আবার কিছুক্ষণ পরে একামত দেওয়া হলো, তাতেও ডাক দেওয়া হলো এসো এসো, আবার বলছি হাইয়া আলাল ফালাহ, মুক্তি হাসিলের জন্য এসো, সার্বিক মঙ্গল তোমার জন্য কামনা করি সেই জন্য এসো, তারপরে যেই ব্যক্তি না আসবে সেই ব্যক্তি অত্যন্ত হতভাগা। আল্লাহ বলছেন যে এরা হচ্ছে সফল কাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার প্রথমে মুত্তাকিনদের কথা, সৎ কর্মশীলদের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, যারা মুমিন। আর তারপরে আল্লাহ পাক রব্বুল আর এক জাতির কথা উল্লেখ করেছেন, যারা এক শ্রেণীর মানুষ, তারা হচ্ছে অস্বীকারকারী কাফির, তাদের কথা দুইটি আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন। তারপর বেশ কয়েকটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আর এক দলের কথা উল্লেখ করেছেন, যারা বাহ্যিক মুসলিম, প্রকাশ করে যে তারা মুসলিম, তারা কাফের নয় বাহ্যিক, কিন্তু তাদের অন্তরে কুফরি লুকিয়ে রেখেছে, তাদেরকে বলা হয় মুনাফিক, কপট মুনাফিক, যাদের বাহ্যিক অবস্থা একরকম আর ভিতরের অবস্থা আর একরকম। মহান আল্লাহ তারপরে এরশাদ করেছেন কাফিরদের সম্পর্কে, যারা সরাসরি অস্বীকার করেছে, আপনার জান আছে যারা অস্বীকার করেছে তাদের সম্পর্কে আপনি সতর্ক, জানতে পারছেন আপনি যে এরা আমাদের দলের না, কিন্তু মুনাফিককে আপনি জানতে পারছেন না, চিনতে পারছেন না, নিজের মানুষ মনে করছেন এবং তারা এসব কথা ভিতর থেকে জেনে নিয়ে ইসলামের ক্ষতি করবে, সুতরাং তাদের ক্ষতি আরো মারাত্মক। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়ুন আলাইহিম আনযারতুহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, নিশ্চয় যারা কুফরি করেছে, অস্বীকার করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, রাসূলকে অস্বীকার করেছে, পরকালকে অস্বীকার করেছে, জান্নাত জাহান্নামকে অস্বীকার করেছে, অথবা দিনের কোনো কিছুকে অস্বীকার করেছে যা স্পষ্ট প্রমাণিত, পাঁচ ওয়াক্ত নামাজ অস্বীকার করেছে, যাকাতকে অস্বীকার করেছে, হজকে অস্বীকার করেছে, রোজাকে অস্বীকার করেছে, হিজাব পর্দাকে অস্বীকার করেছে, ইন্নাল্লাযিনা কাফারু, নিশ্চয় যারা অস্বীকার করে, সাওয়ুন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম, তাদেরকে সতর্ক করো হে নবী অথবা তাদেরকে সতর্ক না করো, তাদের জন্য সমান, তাদেরকে ভালো কথা বলা এবং সতর্ক সাবধান করা আর না করা সমান। কেন সমান? লা ইউমিনুন, তারা বিশ্বাস করবে না, তারা ঈমান নিয়ে আসবে না, তারা আল্লাহর প্রতি বিশ্বাস করবে না, তারা পরকালের প্রতি বিশ্বাস করবে, তারা সংশোধন করতে চাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন যে তাদের এই পাপের জন্য কি করেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের হৃদয়ের উপর মোহর মেরে দিয়েছেন। আল্লাহ কেন মোহর মারলেন এখানে ওর কারণটি উল্লেখ করা হয়নি, কিন্তু অন্য অন্য আয়াত আল্লাহ পাক একাধিক আয়াত উল্লেখ করেছে, বল তাবা আল্লাহ আলাইহা বিকুফরিহিম, তাদের কুফরিতে নিমজ্জিত হয়ে যাওয়ার কারণে, এটি হচ্ছে কারণ, তাদের অন্তরে আল্লাহ পাক মোহর লাগিয়ে দিয়েছেন। যখন মোহর লাগিয়ে দেওয়া হয়েছে কোন বোতলে কোনো কিছু ঢুকিয়ে দিয়ে অথবা কোন ব্যাগে কিছু ঢুকিয়ে দিয়ে তারপর মোহর মেরে দেওয়া, তাহলে তাতে আর কিছু ঢোকানো যাবে না আর বেরো করা যাবে না, এইরকম। সুতরাং এইসব কাফেরদের অন্তরে আর ভালো কথা ঢুকতে চায় না যারা এত বেশি পাপিষ্ট হয়েছে। আল্লাহ পাক বলছেন যে তাদের অন্তরে আল্লাহ পাক মোহর লাগিয়ে দিয়েছেন তাদের পাপের কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে, মানুষ যখন পাপ করে, পাপ করতে করতে করতে অন্তরে একটা করে দাগ দাগ হইতে হইতে অনেক বেশি দাগ হয়ে এসে অন্তরের চারিদিক কালো হয়ে যায়, আর এটা হচ্ছে অন্তরের মরিচা। আর তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অন্তরে সেই হৃদয়ে মোহর লাগিয়ে দেন, আর ভালো কথা ঢুকে না, আর ভালো কথা ঢুকে না। ওয়ালাসাম এহিম, এবং তাদের কানের উপর, শ্রবণ শক্তির উপর, কান যে শ্রবণ শক্তি আল্লাহ দিয়েছেন তাতে আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছেন, শুনে কথা কিন্তু শুনে উপকৃত হয় না। ওয়ালা আবসারহিম গিশাওয়া, এবং তাদের দৃষ্টি শক্তি নজরের উপর আল্লাহ আবরণ লাগিয়ে দিয়েছেন, পর্দা লাগিয়ে দিয়েছেন। যখন চোখে পর্দা লাগে, পর্দা লাগিয়ে দেওয়া হয়েছে, কিসের পর্দা? গুমরাহির পর্দা, ভ্রষ্টতার পর্দা। ওয়ালাহুম আযাবুন আযীম, এবং এদের জন্য মহাশাস্তি রয়েছে, এদের জন্য মহাশাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সত্যিকার অর্থে ঈমান নিয়ে আসার তৌফিক দান করেন এবং সৎকর্মশীল হওয়ার তৌফিক দান করেন, শিরিক থেকে, কুফরি থেকে, পাপ থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন, সংযত জীবন যাপন আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত থেকে সূরা বাকারায় বেশ কয়েকটি আয়াত পর্যন্ত মুনাফিকদের অবস্থা, যারা মদিনায় অবস্থান করত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে এবং তারা ইসলামের শত্রুতার অবস্থান নিয়েছিল, তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কথা উল্লেখ করেছেন। মুনাফিকদের সম্পর্কে বিস্তারিত বর্ণনা কোরআনে কারিমের সূরা তওবায় রয়েছে, এছাড়াও আরো অন্যান্য সূরায় মুনাফিকদের বিভিন্ন অবস্থার কথা, তাদের খারাপ আচরণের কথা, তাদের ইসলামের শত্রুতার কথা উল্লেখ করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিমদেরকে সতর্ক সাবধান করেছেন যাতে করে তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় এবং তাদের মতো চরিত্র না হয় মুসলিমদের। মহান আল্লাহ ইরশাদ করেছেন এই আয়াতে, ওয়ামিনান নাসি মান ইয়াকুল আমান্না বিল্লাহ, আর কতক লোকেরা রয়েছে যারা বলে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করেছি, ঈমান নিয়ে এসেছি, অর্থাৎ ঈমানের দাবি করে, ওয়াবিল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি ঈমান নিয়ে এসেছি। আল্লাহ বলছেন অমাহুম বিমুমিন, আসলে তারা মুমিন নয়, তারা এসব মিথ্যা কথা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুনাফিকদের নাম এখানে উল্লেখ করেননি, তাদেরকে অস্পষ্ট রেখে উল্লেখ করেছেন। কিছু লোকদের স্বভাব রয়েছে যে তারা বলে যে আমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, পরকালের প্রতি ঈমান নিয়ে এসেছি, কিন্তু তারা আসলে মুমিন নয়, ঈমানদার নয়, বিশ্বাসী নয়। এইভাবে তারা কি করে, ইউখা দেউন আল্লাহ, আল্লাহ পাককে ধোকা দিতে চায়। তারপরে আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেছেন ইউখা দেউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু, তারা আল্লাহকে প্রতারিত করতে চায়,

পক্ষান্তরে ইহুদিদের দিনে কত কঠোরতা ছিল যে তারা তওবা তাদের কবুল হবে এই শর্তে যে তারা যেন একে অপরকে খুন করে। মহান আল্লাহ বলছেন ওয়াইদ কালা মুসা লিকাওমিহি, মুসা আলাইহিস সালাম যখন বললেন স্মরণ করো সেই সময়কে নিজ জাতিকে, ইয়া কওমিহি আমার সম্প্রদায়, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, তোমরা তোমাদের অত্যাচার করেছো, বিত্তে খাযাকুমুল ইজিলা, বাছুরকে মাবুদ হিসাবে উপাস্য হিসাবে গ্রহণ করার জন্য তোমরা কেন বাছুরের পূজা করেছো, বড় জুলুম করেছো। ফাতুবু ইলা বারিকুম, তোমরা তোমাদের সৃষ্টিকর্তার কাছে তওবা করো। ফাকতুলু আনফুসাকুম, আর তোমাদের তওবা হবে তোমরা তোমরা একে অপরকে খুন করো, বা তোমাদের সৎ লোকেরা অসৎদেরকে, এই মুশরিকদেরকে যারা গরুর পূজা করেছে তাদেরকে খুন করুক। যালিকুম খাইরুল লাকুম ইনদা বারিকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর হবে তোমাদের সৃষ্টিকর্তার কাছে। ফাতাবা আলাইকুম, সুতরাং আল্লাহ পাক তোমাদের তওবা কবুল করবেন। ইন্নাহু হুয়া তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা গ্রহণকারী আর রহিম অতি দয়াবান। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন ওয়াইদ কুলতুম ইয়া মুসা, স্মরণ করো ওই সময় কি যখন তোমরা বলেছিলে হে মুসা। মুসা আলাইহিস সালামের কাছে বিভিন্ন প্রশ্ন করত, বিভিন্ন দাবি দাওয়া করত এই জাতিরা, বলেছিল লান্নুমিন আল্লাহ, আপনার কথা বিশ্বাস করব না, হাত্তা নারাল্লাহ জাহরা, আল্লাহকে একবার দেখতে চাই, আল্লাহকে যদি সরাসরি দেখে দেন তাহলে বিশ্বাস করবো। কি বেয়াদবি, এই বেয়াদবি করেছিল মুসা আলাইহিস সালামের জাতি। আল্লাহ পাক বলেন ঠিক আছে দেখার জন্য এসো, 70 জন লোককে বাছাই করে নিয়ে গেলেন মুসা আলাইহিস সালাম। আর তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন, ফাখাযাতহুমুস সাইকা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু দান করে দিলেন, তাদেরকে ধ্বংস করে দিলেন। ওয়ান্তুম তানজুরুন, তোমরা দেখছিলে, এক এক করে মরে পড়ছে, একটা করে মরে পড়ছে আর বাকি লোকেরা দেখছে, চোখে তোমরা দেখছিলে, এইভাবে আল্লাহ পাক রব্বুল তোমাদেরকে ধ্বংস করে দিলেন। সুম্মা বাআসনাকুম বাদে মাউতিকুম, তারপর তোমাদেরকে উঠালাম তোমাদের মৃত্যুর পরে, আল্লাহ আবার জীবিত করে। মুসা আলাইহিস সালাম দরখাস্ত করেন, আল্লাহ এরা যদি মরে যায় তো আমার জাতি কি বলবে যে সবকে মেরে দিয়ে চলে এসেছে, আল্লাহ এদেরকে জীবিত করেন। আল্লাহ পাক দরখাস্ত শুনলেন এবং তাদেরকে মৃত্যুর পরে জীবন দান করলেন। লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের প্রতি আমল করার জন্য তৌফিক দান করেন, কোরআনে কারীমকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়িত করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইয ক্বুলতুম ইয়া মূসা লান নু'মিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা ফাআখাযাতকুমুস সাইকাতু ওয়া আনতুম তানজুরুন সুম্মা বা'আসনাকুম মিন বা'দি মাউতিকুম লা'আল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীম দিয়ে হিদায়াত দান করেছেন। সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য মানুষকে হেদায়েতের মাধ্যম বানিয়েছেন এবং সারা বিশ্ব জাহানের সমস্ত মানুষের জন্য যাকে প্রেরণ করেছেন রাসূল করিম। আজকে তাফসীর করব সূরাতুল বাকারার আয়াত নম্বর 55 থেকে। মহান আল্লাহ এতে বনি ইসরায়েলদের এক অবস্থার কথা বর্ণনা করেছেন। বনি ইসরায়েল অর্থাৎ মুসা আলাইহিস সালামের জাতি, মুসা আলাইহিস সালামের সাথে বহু সময় বেয়াদবি করত, তাদের বিভিন্ন বেয়াদবির কথা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। একবার তারা মুসা আলাইহিস সালামকে বলল যে হে মুসা, আপনাকে কি করে বিশ্বাস করব যতক্ষণ পর্যন্ত আল্লাহকে আমরা না দেখেছি, সুতরাং আল্লাহকে একবার সচক্ষে দেখিয়ে দেন, এই তলব করল। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদের উপর বজ্রপাত করে তাদেরকে ধ্বংস করে দিলেন, তাদের মত হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তাদেরকে সাথে করে নিয়ে গেছিলেন যে ঠিক আছে দেখবে তো চলো সেখানে। মুসা আলাইহিস সালাম বিব্রত হলেন যে এই অবস্থায় যদি এরা হালাক হয়ে যায়, 70 জন তাদের সংখ্যা ছিল তাফসীরের কিতাবে যা লেখা হয়েছে সেই হিসাবে, তাহলে আমি জাতির কাছে গিয়ে ফিরে কি বলবো যে সবকে এখানে ধ্বংস করে দিলাম, আমার কোনো ষড়যন্ত্র ছিল নাকি, কি বলবে জাতি। আল্লাহর কাছে দোয়া করলেন মুসা আলাইহিস সালাম, আবার তাদেরকে আল্লাহ পাক জীবন দান করলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্মে ইরশাদ করেছেন ওয়াইদ কুলতুম ইয়া মুসা, স্মরণ করো হে বনি ইসরাইল, হে ইহুদিরা, যখন তোমরা বলেছিলে অর্থাৎ তোমাদের পূর্বপুরুষরা বলেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল কোরআন নাজিল হচ্ছে এবং সেই যুগের ইহুদিদেরকে বলা হচ্ছে যে যখন তোমরা বলেছিলে অর্থাৎ তোমাদের পূর্বপুরুষরা বলেছিল হে মুসা লান নু'মিনা লাকা, আপনাকে বিশ্বাস করব না, হাত্তা নার আল্লাহ জাহরা, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে স্বচক্ষে না দেখে নেব। ফাখাযাতকুম সাইকা, সেই সময় তোমাদেরকে বজ্রতে পকড়াও করেছিল, নিয়ে গেছিলেন মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখানোর জন্য, সেখানে বজ্রপাতে তারা সব ধ্বংস হয়ে গেছিল। আনতুম তানজুরুন, তোমরা সেই সময় দেখছিলে, একে অপরকে দেখছিল যে ধ্বংস হচ্ছে চোখের সামনে। অতপর তোমাদেরকে পুনরুত্থিত করেছিলাম, অর্থাৎ জীবন দান করেছিলাম তোমাদের মৃত্যুর পরে, লাআল্লাকুম তাশকুরুন, যাতে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারো যে আল্লাহ আবার পৃথিবীতে ফিরিয়ে দিয়েছেন। কোন মানুষের উপর যদি এইরকম বড় দুর্ঘটনা হয় যাতে সে বেঁচে এসেছে, তাহলে কি বলে যে নতুন জন্ম পেলাম, নতুন হায়াত পেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তি শুকরিয়া আদায় করবে। আল্লাহ পাক সেই কথা বলেছেন, তোমরা শুকরিয়া আদায় করো যে তোমাদেরকে ধ্বংস করে দেওয়ার পর আল্লাহ পাক তোমাদেরকে আবার প্রাণ দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বনি ইসরায়েলকে সম্মানিত করেছিলেন সেই যুগে, এবং বহু নিয়ামত দিয়ে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভূষিত করেছিলেন। তার মধ্যে একটি নিয়ামত ছিল যখন তীহের ময়দানে তারা গেলেন আর সেখানে রোদ্রে কোনো গাছপালা নেই, কোনো ছায়ার ব্যবস্থা নেই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য মেঘমালাকে ছায়া বানিয়ে দিলেন, আকাশে মেঘ আর মেঘ হয়ে থাকতো। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াজাল্লানা আলাইকুমুল গামামা, তোমাদের উপরে ছায়া করে দিয়েছিলাম মেঘমালার, ওয়ানজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া, কত বড় আল্লাহ পাকের দান, রোদ্রে যদি আপনি ছায়া পান আল্লাহ পাকের বড় দান। তারপরে শুধু তাই নয়, তোমাদের খাবারের ব্যবস্থা করেছিলাম, মরুভূমিতে কোথায় খাবার পাবে, বসে বসে কোনো মেহনত নেই, পরিশ্রম নেই, খাবার চলে আসছে আসমান থেকে নাজিল হচ্ছে, মান এবং সালওয়ার। আল্লাহ বলছেন তোমাদের উপর আমি অবতীর্ণ করেছিলাম মান এবং সালওয়া। মান এক ধরনের হালুয়ার মতো খাবার, তাফসীর কিতাবাইতে লেখা হয়েছে, আর সালওয়া এক ধরনের পাখি। আল্লাহ পাক বললেন তাদেরকে, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যা তোমাদেরকে দিয়েছি তা থেকে ভালোগুলি খাও, যেগুলি পবিত্র, যেগুলি হালাল সেগুলি খাও। ওয়ামা যালামুনা, আর তারা আমার উপর জুলুম করে, যখনই অবাধ্য হয়েছে, পাপে লিপ্ত হয়েছে, বেয়াদবি করেছে মূসা আলাইহিস সালামের সাথে, তখন আমার উপর জুলুম করেনি, আল্লাহ পাকের জুলুম করতে পারে না কোনো মানুষ। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলামুন, তবে তারা নিজেদের উপরই জুলুম করেছিল। যেই ব্যক্তি পাপ করে, যেই ব্যক্তি অন্যায় কাজ করে, যে ব্যক্তি আল্লাহ পাকের নাফরমানি করে, সে আল্লাহ পাকের জুলুম করতে পারে না, সে আল্লাহর ক্ষতি করতে পারে না, সে নিজেরই ক্ষতি করে, কারণ এই পাপের পরিণাম তাকেই ভোগ করতে হয়, পাপের শাস্তি তাকেই পেতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে এই মুসা আলাইহিস সালামের জাতি বনি ইসরায়েলকে বললেন যে তোমরা বাইতুল মুকদ্দাসে প্রবেশ করো, বাইতুল মুকদ্দাসের শহরে ফিলিস্তিনে প্রবেশ করো, এবং সেখানে তোমরা পানাহার করো তৃপ্তির সাথে আর আদবের সাথে ঢুকো। তারা বেয়াদবি করল, এই মর্মে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া ইয কুলনা, আর স্মরণ করো ওই সময়কে যখন বলেছিলাম উদখুলু হাযিহিল কারিয়া, এই জনপদে প্রবেশ করো, এই শহরে প্রবেশ করো, ফাকুলু মিনহা হাইসু শিতুম রাগাদা, এবং সেখান থেকে তোমরা খেতে থাকো তৃপ্তির সাথে, যেমনটা চাও যেমন ভাবে চাও, আল্লাহ পাকের নিয়ামতের অভাব নাই সেখানে। উদখুলুল বাবা সুজ্জাদা, আর শহরের দরজায় যখন প্রবেশ করবে তখন নত হয়ে প্রবেশ করবে। সুজ্জাদার শাব্দিক অর্থ হচ্ছে সেজদায় অবনত হবে। একটি তাফসীর করা হয়েছে যে তাদেরকে বলা হয়েছিল শুকরানে সেজদা করো যে আল্লাহ পাক তোমাদেরকে মোবারক শহরে ফিরিয়ে দিয়েছেন, তাহলে সেজদার অর্থ সেজদাই, সেজদা করো। আর অন্যান্য তাফসীর কারগণ বলেছেন, যেটি বেশি প্রসিদ্ধ সেটা হচ্ছে, তাদেরকে বলা হয়েছিল যে ঝুঁকে সেই শহরে প্রবেশ করবে। অকুল হিত্তা, এবং তোমরা বলবে হিত্তা শব্দ, হিত্তা তো মানে হত্তা আন্না খাতায়ান, আমাদের গুনাগুলিকে মার্জনা করে দাও, আল্লাহর কাছে গুনার মাফ চাও আর প্রবেশ করো, নাগফির লাকুম খাতায়াকুম, তাহলে তোমাদের গুনাগুলিকে মার্জনা করে দেব, ওয়া সানাজিদুল মুহসিনিন, এবং সৎকর্মশীলদেরকে আরো অধিক দেব। তাহলে যারা সৎকর্মশীল মুহসিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এহসান থেকে যাদের মধ্যে এহসান রয়েছে তারা হচ্ছে মুহসিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষেত্রে মুহসিনিন হচ্ছে ওই সব লোকেরা যারা নিষ্ঠার সাথে ইবাদত বন্দী করে। এই জন্য দ্বীনের সবচাইতে উচ্চ স্তর হচ্ছে এহসান, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এহসান হচ্ছে যে তার প্রত্যেকটি ক্ষেত্রে অনুসরণ করবেন আপনি, মাতা পিতার সাথে এহসান রয়েছে, আল্লাহ পাকের সৃষ্টির সাথে এহসান রয়েছে, সদ্ব্যবহার করা। আল্লাহ পাক বলছেন ওয়াসানাজিদুল মুহসিনিন, যারা সৎকর্মশীল, যারা সদ্ব্যবহার করে তাদেরকে আমি আরো অধিক দেব। কিন্তু এরা আল্লাহ পাকের আদেশ মানল না, বনি ইসরাইল বিয়াদবি করল। ফাবাদদালাল্লাযিনা যালামু কাওলান গায়রাল্লাযী ক্বীলা লাহুম, যারা জালেম অর্থাৎ বনি ইসরাইল জালেমরা মূসা আলাইহিস সালামের যুগে, তারা করল কি, তাদেরকে যেই কথা বলতে বলা হয়েছিল সেটাকে পরিবর্তন করে দিল, গায়রাল্লাযী ক্বীলা লাহুম, যেটা বলতে বলা হয়েছিল সেটা বাদ দিয়ে অন্য কিছু তারা বলল। কি বলেছিল, তাফসীরের কিতাবাদিতে আছে যে তাদেরকে বলা হয়েছিল হেত্তাতুন বলো, তাহলে গুনাহ মাফ হবে। হেত্তাতুন মানে গুনাহ মাফ করে দাও। ওরা হেত্তাতুনকে বিকৃত করে হিনতাতুন বলেছিল, হিনতাতুন মানে গম, যাতে কোনো অর্থ না হয়। হেনতাতুন ফি শাগরাতিন, কোন কোন তাফসীর রয়েছে যে গম শীষের মধ্যে রয়েছে, কোনো অর্থ হলো না, আল্লাহর কাছে মাফ চাইল না এই বেয়াদবরা। আল্লাহ পাক বলছেন ফানজালনা আলাল্লাযিনা যালামু রিজজাম মিনাস সামাই, যারা জালেম হয়ে গেল, অপাচারে লিপ্ত হলো, তাদের উপর আকাশ থেকে আমি আমার আজাব নাজিল করলাম। আল্লাহ পাক এই আজাবকে রিজস বলে আখ্যায়িত করেছেন, রিজজাম মিনাস সামাই, আকাশ থেকে আজাব নাজিল করলেন রিজস। এই রিজস কোন ধরনের আজাব ছিল এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে যে আত্তাউন রিজজুন উরসেলা আলা মান কান কাবলাকু, মহামারী প্লেগ, বসন্ত, কলেরা, এই ধরনের যেগুলি মহামারী যাতে অনেক লোক একসাথে মারা যায়। মহামারী হচ্ছে এমন এক আজাব যা তোমাদের পূর্বের জাতির উপর প্রেরণ করা হয়েছিল, তাদের পাপের জন্য আল্লাহ ফাক রব্বুল আলামিন তাদের উপরে এই আজাব প্রেরণ করেছিলেন, এই বনি ইসরায়েলদের উপর এই মহামারী পাঠানো হয়েছিল। এই আজাবের কথা আল্লাহ ফাক এই আয়াতে উল্লেখ করেছেন। কেন এই আজাব আল্লাহ দিয়েছিলেন, বেমা কানু ইয়াফসুকুন, কারণ তারা পাপাচারে লিপ্ত হয়ে গেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আরেক নিয়ামতের কথা উল্লেখ করেছেন বনি ইসরায়েলদের উপর, ওয়াইজাস্তা মূসা আলী কওমিহি, মূসা আলী সালাম যখন ফেরাউনের কবল থেকে রক্ষা পেয়ে গেলেন জাতিকে নিয়ে সমুদ্রের ওপারে, তখন সেখানে গিয়ে পানির ব্যবস্থা নেই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পানি তলব করলেন যে আল্লাহ পানির ব্যবস্থা দাও। ওয়াইজাস্তা মূসা আলী কওমিহি, স্মরণ করো ওই সময়কে যখন মূসা আলী সালাম তার জাতির জন্য আল্লাহ পাকের কাছে পানির ব্যবস্থা চাইলেন। ফকল না, তখন আমি পানির ব্যবস্থা কিভাবে করলাম শোনো, আমি বললাম মূসা আলাইহিস সালামকে, ইযরিব বি আসাকাল হাজার, তুমি তোমার যে লাঠি রয়েছে মুজিজাল লাঠি, এই লাঠি দিয়ে পাথরের উপর আঘাত করো। ফান ফাজারাত মিন হুসনাতা আশারাত আইনা, যার ফলে হলো কি, একটি ঝর্ণা নয় বারোটি ঝর্ণা প্রবাহিত হইল, বারোটি ঝর্ণা প্রবাহিত হইল। ইয়াকুব আলাইহিস সালামের বারো জন ছেলে ছিলেন, এই বারো ছেলেতে বারোটি বংশই ছিল বনি ইসরায়েলদের, আর প্রত্যেক বংশ নিজ নিজ সুযোগ সুবিধা আছে, আল্লাহ পাক বারো বংশের জন্য বারোটি ঝর্ণার ব্যবস্থা করলেন, কেউ কারো ঝর্ণায় যাবে না, কেউ কারো জন্য কষ্টের কারণ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামত তাদেরকে দান করলেন, বিনা মেহনতে, বিনা পরিশ্রমে, বিনা খনন করে আল্লাহ পাক ঝর্ণার ব্যবস্থা করে দিলেন বারোটি ঝর্ণা। কাদে আলিমা কুল্লু উনাসি মাশরাবাহুম, আর তাদের প্রত্যেকে তাদের পান করার স্থান জেনে গেল যে কোনটা কার ঝর্ণা, কোন বংশের ঝর্ণা। আল্লাহ পাক বলছেন কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, আল্লাহ প্রদত্ত রিজিক থেকে তোমরা পানাহার করতে থাকো, ওয়ালা তাসাউ ফিল আরজি মুফসিদিন, আর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করে ঘোরাফেরা করিও না, বিপর্যয় সৃষ্টি করিও না, ফিতনা ফাসাদ করিও না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াইজ কুলতুম ইয়া মূসা লান নাসবিরা আলা তাআমি ওয়াহিদ ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা। স্মরণ করো ওই সময়কে যখন তোমরা বলেছিলে যে হে মূসা লান নাসবিরা আলা তাআমি ওয়াহিদ, এক রকমের খাবার খেয়ে আমরা ধৈর্য দিতে পারবো না, ভালো খাবার যদি ডেলি ডেলি একরকম দেওয়া হয় তো মানুষের খারাপ স্বভাব হচ্ছে যে ভালো লাগে না, একরকম খাবার খেয়ে থাকতে পারবো না প্রতিদিন, মান সালোয়া পারবো না। ফাদওলানা রব্বাকা, তোমার রবের কাছে তুমি দোয়া করো, এই যে তোমার রবের কাছে দোয়া করো এতে বেয়াদবি রয়েছে, তাদের রব নাই কি শুধু মূসা আলাইহিস সালামের রব, এইরকম বেয়াদবি আচরণ ছিল বনি ইসরায়েল ইহুদিদের পূর্বপুরুষদের তাদের। ফাদওলানা রব্বাকা, তোমার রবের কাছে তুমি দোয়া করো, ইখরিজ লানা মিম্মা তুমবিতুল আরযু, পৃথিবীর জমিন যা উৎপন্ন করে সেই জমিন থেকে আমাদেরকে এমন খাবার দাও যেমন হচ্ছে মিম বাকলিহা শাকসবজি, ওয়া কিসাইহা কাকড়ি, ওয়া ফুমেহা গম, ওয়া আদাসেহা ডাল মুসুর ডালের ব্যবস্থা দাও, ওয়া বাসালিহা পেঁয়াজের ব্যবস্থা দাও, এই ধরনের বিভিন্ন রকমের খাবার চাই। আল্লাহ আল্লাহ পাক বললেন আতাস্তাবদিলুনা বিল্লাযী হুয়া আদনা, আতাস্তাবদিলুনাল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, যেটা তোমাদের জন্য কল্যাণজনক এবং ভালো খাবার তার বিনিময়ে তোমরা নিম্নমানের খাবার চাও, আর তাতে কষ্ট মেহনত রয়েছে, পরিশ্রম করতে হবে, আরামে খাবার পাচ্ছিলে, এই বেতু মিশ্রণ। তাই যদি হয় যে তোমরা প্রতিদিন আলাদা আলাদা নতুন নতুন খাবার চাই, তাহলে এই বেতু মিশ্রণ, যাও কোনো শহরে প্রবেশ করো, যাও যেখানে জনবস্তি আছে কোনো শহরে প্রবেশ করো, যে কোনো শহরকে বলা হচ্ছে মিশ্র, মানে এখানে প্রচলিত যে জানা আছে প্রসিদ্ধ মিশর দেশ, সেই মিশর নাই, যে কোনো শহরকে মিশর বলা হয়, যেমন মদিনা, মদিনা মুনাওয়ারাকে মদিনা, তার নাম মদিনা, কিন্তু যে কোনো সিটির আরবি হচ্ছে মদিনা। এভাবে তো মিশ্রণ যে কোনো শহরে প্রবেশ করো, ফাইনাল মাসাল তুম, তোমরা যা চেয়েছ সেখানে তোমরা পাবে। অদরিবাত আলিহিম যিল্লাতু ওয়াল মাসকানা, আল্লাহ পাক বলছেন তাদের উপর লাঞ্ছনা এবং দারিদ্রের কষাঘাত করা হলো, আরামে বসে খাবার পাচ্ছিল, কোনো অভাব ছিল না। যখন নিজে চাষাবাদ করতে হবে, পেঁয়াজ রসুন জন্মাতে হবে, গম উৎপাদন করতে হবে, নিজেই মেহনত করতে হবে, তখন আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করলেন আর তাদের উপর দারিদ্র চাপিয়ে দিলেন, অভাব দেখা দিল। ওয়াবাউ বিগাযাবিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর ক্রোধ হইল। কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব তাদের উপর হইল? যাহালেকে বিয়ান্নম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, কারণ তারা আল্লাহ পাকের বিধানকে তারা অস্বীকার করত। মহান আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান নিয়ে আসবে, ওয়াল্লাযীনা হাদু, এবং যারা ইহুদি হয়েছে, ওয়ান্নাসারা, এবং যারা নাসারা হয়েছে, খ্রিস্টান হয়েছে, ওয়াসাবঈনা, আর যারা সাবঈ হয়েছে, ইহুদি এবং খ্রিস্টান জানা আছে, মূসা আলাইহিস সালামের অনুসরণের যারা দাবিদার, সত্যিকার অনুসারী নয় কিন্তু অনুসরণের যারা দাবিদার তাদেরকে ইহুদি বলা হয়, ঈসা আলাইহিস সালামের সত্যিকার অনুসারী নয়, যারা অনুসরণের দাবিদার যে আমরা ঈসা আলাইহিস সালামের উম্মত, তারা হচ্ছে নাসারা খ্রিস্টান। সাবেই কারা, সাবেই সম্পর্কে বিভিন্ন মত আছে, সবচেয়ে প্রসিদ্ধ মত হচ্ছে সাবেই কোন এক যুগে কোন নবীর উম্মত তারা ছিল, তারপরে তারা তাদের ধর্মকে ইহুদি খ্রিস্টানদের মতো বিকৃত করে আর আল্লাহর আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্যের পূজায় লিপ্ত হয়ে যায়। আল্লাহ পাক রাব্বুল বলছেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে এবং পরকালের প্রতি ঈমান নিয়ে আসবে, আল্লাহর প্রতি ঈমান আর পরকালের প্রতি ঈমান যদি ঠিক থাকে এবং তার সাথে সাথে ওয়া আমিলা সালিহান, তাহলে ঈমান শুধু যথেষ্ট নয়, সৎকর্ম করে, যাদের কথা আল্লাহ পাক উল্লেখ করলেন এই আয়াতে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের পুরস্কার তাদের প্রতিপালকের কাছে রয়েছে, ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালাহুম ইয়াহজানুন, আর তারা চিন্তিত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে উল্লেখ করেছেন মূসা আলাইহিস সালামের জাতির কথা, যে তাদেরকে তাওরাত যখন দেওয়া হইল তখন তাওরাতের বিধিবিধান ভারী লাগলো তাদের, বলছে মূসা কিতাব তো নিয়ে আসলেই, আমরা তো বলেছিলাম মানব কিন্তু মানতে পারবো না। আল্লাহ তখন বললেন মানবে না, তুর পাহাড়কে তাদের মাথার উপরে উঠিয়ে ধরলেন, মানবে না হলে তুর পাহাড় তোমাদের উপরে ফেলে দেবো, যে পিষে দেবো। আল্লাহ পাক তাই বলছেন ওয়াইজ আখাযনা মিসাকাকুম, স্মরণ করো যখন তোমাদের কাছে শক্ত চুক্তি নিয়েছিলাম, তোমরা প্রতিশ্রুতি দিয়েছিলে যে আল্লাহর কিতাবের প্রতি ঈমান নিয়ে আসবে এবং তার প্রতি আমল করবে, ওরা ফানা ফাওকাকুম উত্তুর, তোমাদের উপর তুর পর্বতমালাকে উঠিয়ে ধরেছিলাম, খুযু মা আতাইনাকুম বিকুওয়া, এবং তোমাদেরকে বলেছিলাম যা তোমাদেরকে প্রদান করলাম তা শক্তভাবে ধরো, মজবুত করে ধারণ করো, ওয়াজ করু মাফিহে, আর তাতে যা রয়েছে তা তোমরা স্মরণ করো, তার চর্চা করো, তা শেখো, তা শেখাও এবং তার প্রচার করো, লাল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা সংযত হতে পারবে, তাহলে আল্লাহ ভীরু হতে পারবে। আল্লাহ বলছেন সুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি যালিক, অতঃপর তোমরা ফিরে গিয়েছিলে, ওয়াদা করলে যে ঠিক আছে আর তাহলে মানবো ভয়ে, আবার ফিরে গিয়েছিলে, ফালাউলা ফাযলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতু, আল্লাহ পাকের অনুগ্রহ যদি না হইতো আর তার দয়া না হইতো, লাকুনতুম মিনাল খাসিরিন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের দলে শামিল হইতে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটি বিষয় উল্লেখ করেছেন, তাদের তাদের ওপর আল্লাহ পাকের বিধান ছিল যে এই শনিবারের দিন যেই দিন তোমরা ইবাদতের জন্য গ্রহণ করেছো সেই দিনে কোনো কাজকর্ম করতে পারবে না। আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা ফেলে দেন, সেই দিনে বেশি বেশি মাছ আসত, আর এই বেশি মাছ দেখে নদীর পাশেই তাদের বাড়ি ঘর বস্তি মাছ দেখে আর লোভ সামলাতে পারলো না, কি করব শনিবার দিন মাছ ধরা হারাম, কাজকর্ম করা হারাম, তাহলে কি করতে হবে, হিল্লা করতে হবে। এই হিল্লা করে মুসলিম জাতির এক শ্রেণীর লোক ধ্বংস হয়েছে, বিবিকে তিন তালাক একসাথে দিয়ে দিল আর তারপরে আরে হারাম তো হয়ে গেল এখন কি করতে হবে, তাকে হিল্লা করতে হবে, আসলে তো বিয়ে করবে না কিন্তু এক রাতের জন্য ঠিকা দিতে হবে, চুক্তির বিয়ে, ইজেনার বিয়ে, এই হিল্লা হারাম। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হিল্লাকে বলেছেন, কাউকে যদি এরকম পায় তাহলে তাকে আর সংসার করে দেবো জেনার শাস্তিতে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন এই চুক্তির বিয়ে যে যে ব্যক্তি করবে আর যার উদ্দেশ্যে করা হবে তার উপর, বিবাহ করতে হবে স্থায়ীভাবে সেই মহিলার সাথে জীবন যাপনের জন্য, আর এইভাবে চুক্তির বিয়ে ইসলামে হারাম, এই হিল্লা ইসলামে নেই। তো এই হিল্লা করেছিল যার ফলে তাদেরকে আল্লাহ ধ্বংস করেছিলেন, এই উম্মতেরও যারা ওই রকম হিল্লা রাস্তা বাঁকা রাস্তা খুঁজবে তাদের উপর আল্লাহ পাকের আযাব আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আলিমতুমুল লাযীনা তাদাউ মিনকুম ফিস-সাবত, তোমরা জানো ওই লোকদেরকে যারা শনিবারের দিন সীমা লঙ্ঘন করেছিল, কিভাবে তারা সীমা লঙ্ঘন করেছিল, আল্লাহ পাক মাছ ধরতে নিষেধ করলেন, ঠিক আছে শনিবারে মাছ ধরবো না কিন্তু গর্ত বেশি করে খোদাই করে রেখে দেবো আর তাতে মাছগুলি চলে আসবে আর ঘিরে দেবো আর যেতে পারবে না, শনিবার দিন ঘিরে রেখে দিলাম মাছ ধরলাম না, রবিবারে সকালে মাছ ধরে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সংক্ষেপে উল্লেখ করেছেন, এই ঘটনা বিস্তারিত আসছে। তো আল্লাহ পাক বলছেন যে এর শাস্তি আমি কি দিলাম, আল্লাহ বলছেন ফাকুল্লা লাহুম কুনু কিরাদাতান খাসিন, আমি তাদের সম্পর্কে বললাম যে তোমরা লাঞ্ছিত বানরে পরিণত হও, বানর বানিয়ে দিলেন যারা এ মাছ ধরেছিল বা ঘিরে রেখেছিল যে মাছ রবিবারে ধরবো, এবং যারা নিষেধ করেনি চুপ থেকেছিল সবকে আল্লাহ পাক বানর বানিয়ে দিয়েছিলেন, আর একটি দল যারা নিষেধ করেছিল যে খবরদার এই অন্যায় কাজ করিও না নাহলে আল্লাহর আযাব আসবে, তাহলে যারা সৎ কাজের আদেশ দেবে অন্যায় কাজে বাধা দিবে তারাই একমাত্র মুক্তি পেতে পারে, আর আপনি বোবার মতো শুধু একাই নামাজ পড়বেন আর আপনার ছেলে মেয়ে একজনও নামাজ পড়েন না, একাই কিছু ভালো কাজ করবেন দাঁড়িয়ে রাখবেন আর আপনার ছেলেরা হারাম ব্যবসা করে আর খুব ভালো লাগে যে টাকা পয়সা ইনকাম করে এনে দিচ্ছে, আল্লাহ পাক সবকে ধ্বংস করবেন, যদি অন্যায়ের উপর চুপ থাকেন আর অন্যায়কে সাব্যস্ত রাখেন তো আল্লাহ পাক ধ্বংস করবেন। আল্লাহ পাক বলছেন যে তাদেরকে লাঞ্ছিত বানরে পরিণত হওয়ার আমি আদেশ করেছিলাম, আল্লাহ পাকের সৃষ্টিগত আদেশ, বানর হয়ে যাও, তারা বানর হয়ে তিন দিন ছিল তারপরে তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিলেন। এই যে আজকাল বানর আছে এই বানর তাদের বংশের না, বরং আল্লাহ পাক আযাব দিয়ে যে বানর বানিয়েছিলেন তার আগে বানর জাতি ছিল, আর ওদেরকে যাদেরকে যে মানুষগুলিকে বানর বানিয়েছিলেন তারা তিন দিন থাকার পরে আল্লাহ পাক তাদেরকে হালাক করে দিয়েছিল। ফাজা আল্লাহ কালিমা বাইনা ইয়াদাইহিম ওয়া খালফাহুম মাউইযাতুল মুত্তাকিন, আল্লাহ বলছেন যে এই ঘটনাকে সেই সময় যে সব লোকেরা ছিল সমসাময়িক লোক তাদের জন্য আমি শিক্ষণীয় বিষয় বানিয়েছিলাম, দেখে শিখতে পারলো যে এইরকম পাপ করলে আল্লাহ এইভাবে ধ্বংস করবেন, যে পাপে লিপ্ত হবে তাকে আল্লাহ পাক ধ্বংস করবেন এইভাবে। আমা খালফাহা, আর পরবর্তী কালের জন্যও আমি নাকাল বানিয়েছিলাম, অর্থাৎ দৃষ্টান্ত রূপে আমি রেখেছিলাম যে লোকে দেখে শিখুক, অমাওয়াজাতান লিল মুত্তাকিন, আর আল্লাহ ভীরুদের জন্য উপদেশ স্বরূপ আমি করে দিয়েছিলাম। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُونَ هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত থেকে শুরু করে বেশ কয়েকটা আয়াত পর্যন্ত গাভীর ঘটনা বর্ণনা করেছেন, যে গাভীর ঘটনাকে কেন্দ্র করে এই সূরার নাম হয়েছে সূরাতুল বাকারা, বাকারা মানে হচ্ছে গাই। আল্লাহ পাক বলছেন যে স্মরণ করো, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ, যখন মূসা আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ পাক তোমাদেরকে আদেশ করছেন যে তোমরা একটি গাভী জবাই করো, এই গাভী জবাই করতে কেন বললেন, সংক্ষেপে শুধু ঘটনার দিকে ইঙ্গিত করে দিচ্ছে আর বাকি কথাগুলি আয়াতের তাফসীরে চলে আসবে ইনশাআল্লাহ। বনী ইসরায়েলদের মধ্যে একজন বৃদ্ধ মানুষ ছিল যার কোনো ছেলে ছিল না, কিন্তু পয়সাওয়ালা ব্যক্তি ছিল, ধন সম্পদ ছিল, জমি জায়গা ছিল, তার একজন ভাস্তি ছিল, সে ভাবলো যে এই আর বুড়া কতদিন বেঁচে থাকবে আর কতদিন এই লোভ সামলিয়ে থাকবো, তাড়াতাড়ি একে দুনিয়া থেকে বিদায় করে দিই, একে জবাই করে দিই আর তারপরে এর জমি জায়গা ধন সম্পদের মালিক আমি হয়ে যাব আর তার এক মেয়ে আছে ওকে বিয়ে করে নেব। এভাবে মেরে দিল আর মেরে দেওয়ার পরে এই লাশ নিয়ে গিয়ে অন্য লোকের দরজার সামনে ফেলে দিল আর সকালবেলা উঠে ওই ভাসতে উল্টো দাবি করে বসলো আর কান্নাকাটি শুরু করলো, হাই আমার চাচাকে কে মেরেছে, কে জুলুম অত্যাচার করলো, আমি এর বিচার চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাপিষ্টকে লাঞ্ছিত করতে চাইলেন। আল্লাহ পাক অলৌকিক ঘটনা দেখাতে চান। মূসা আলাইহিস সালামের কাছে এই ঘটনার সংবাদ পৌঁছল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে এই খুনিকে জানার জন্য উপায় হচ্ছে যে একটা গায়ে জবাই করতে বলো আর গায়ে জবাই করে গায়ের একটা অংশ নেবে গোস্তের আর গোস্তের টুকরো নিয়ে ওই মৃত ব্যক্তির দেহে আঘাত করবে আর মারতে মৃত ব্যক্তি জীবিত হয়ে যাবে। আল্লাহ পাকের পক্ষ থেকে তার কুদরতি মুজিজা, জীবিত হয়ে যাবে আর জীবিত হওয়ার পরে সে বলে দেবে যে কে তাকে খুন করেছে। আর তাই হইল, জীবিত হয়ে বলে দিল যে আমার ভাতি যে আমাকে মেরেছে, তারপরে আবার মারা গেল। এই ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন যা সংক্ষেপে আপনাদের সামনে বললাম। মহান আল্লাহ বলছেন মূসা আলাইহি সালাম যখন তার জাতিকে বলেছিলেন ইন্নাল্লাহি আমরুকুম, আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন তোমাদের এই সমস্যার সমাধানের জন্য আনতাজ বহু বাকারা, একটি গাভী জবাই করো। আল্লাহ শুধু গাভী জবাই করতে বলেছিলেন, গাভী জবাই করলে হইতো, কিন্তু এই বনী ইসরায়েলদের বদমাশির বিভিন্ন দৃষ্টান্তের মধ্যে এও বদমাশি যা শুনবেন এখানে। কালু তারা বললো যে আতাত্তাখিজুনা হুজুয়া, আমরা নিয়েছি যে আমাদের খুনিকে জানার জন্য আর আপনি গায়ে জবাই করতে বলছেন, আমাদের সাথে ঠাট্টা তামাশা করছেন নাকি? কালা মূসা আলাইহিস সালাম বললেন আউযুবিল্লাহ, আল্লাহর কাছে আমি আশ্রয় গ্রহণ করছি, আন আকুনা মিনাল জাহিলিন, আমি কি মূর্খ মানুষ যে আমি জাহিলদের মতো মূর্খদের মতো কথা বলবো? তাহলে বোঝা গেল এর দ্বারা যে ঠাট্টা মজাক করা, কাউকে বিদ্রুপ করা, এটা হচ্ছে মূর্খদের কাজ। আর ঠাট্টা বিদ্রুপ করলে সম্পর্কের অবনতি ঘটে, অন্তরে হিংসা বিদ্বেষ শত্রুতা সৃষ্টি হয়। এই জন্য ঠাট্টা মজাক করতে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজরাতে নিষেধ করেছে, লা ইয়াসখার কওমুন মিন কওম, কেউ কাউকে যেন ঠাট্টা মজাক না করে, হতে পারে তোমার চাইতে ভালো সে। আর এতে সম্পর্কের অবনতি ঘটবে, সামাজিক অবস্থা খারাপ হবে, শত্রুতা জন্মাবে, এর জন্য অনেক কিছু হয়ে যেতে পারে শেষে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন যে কালুদ ওলানা রব্বাকা ইউবাইন লানা মা হিয়া, আল্লাহ বললেন জবাই করতে, জবাই করে দিত হয়ে যেত, কিন্তু তারা এখন মূসা আলাইহিস সালামকে আবার বলল যে উদ ওলানা রব্বাকা, হে মূসা আপনার রবের কাছে দোয়া করুন, ইউবাইন লানা মা হিয়া, আমাদের জন্য আল্লাহ পাক বর্ণনা করুক যে ওই গাভীটি কিরূপ হবে, কেমন হবে। কালা তখন আল্লাহ পাক বললেন মূসা আলাইহিস সালামকে, মূসা আলাইহিস সালাম জানেন ইন্নাহু ইয়াকুলু, আল্লাহ পাক বলছেন ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তুমারুন, সেই গাভী হবে এমন যেই গাভী অল্প বয়সের হবে না, ফারিদুন মানে বৃদ্ধ, বেশি বয়সের বৃদ্ধ হবে না, ওয়ালা বিকরুন আর একেবারে অল্প বয়সের হবে না, আওয়ানুম বাইনা যালিকা মাঝামাঝি বয়সের যেন হয়, ফাফালু মা তুমারুন, সুতরাং তোমাদেরকে যা আদেশ করা হয়েছে তোমরা করে ফেলো, আল্লাহ ইঙ্গিত করছেন করে ফেলো তোমাদেরকে যা বলা হয়েছে, কিন্তু না তারা করবে না, আরো বদমাশি করবে। কালু তারা বললো উদওয়ালানা রব্বাকা, এক বদমাশি যে তোমার রব, তোমার রবের কাছে দোয়া করো, আমাদের রবের কাছে তারা বলছে না। আপনি যদি কাউকে বলেন এই তোর রবের কাছ থেকে একটু দোয়া করে দিয়ে তো, বেয়াদবি হবে না, আপনার রব নয়, এই বেয়াদবি ছিল বনি ইসরায়েলদের। তারা বললো উদওয়ালানা রব্বাকা, হে মূসা আপনি আপনার রবের কাছে দোয়া করুন, ইউবাইল্লানা মা লাউনুহা, আচ্ছা জানলাম বয়সটা তো জানলাম, রংটা, রং কি হবে? কালা বললেন ইন্নাহু ইয়াকুলু, আল্লাহ পাক বলছেন ইন্নাহা বাকারাতুন সাফরা, সেই গাভী হবে হলুদ রঙের, কিন্তু হালকা হলুদ হলে হবে না, ফাকে উল্লাউনহা, তার রং যেন অত্যন্ত গাঢ় উজ্জ্বল হয়, গাঢ় হলুদ হয় আর উজ্জ্বল হয়, তা সরুন নাজরিন, আর যারা দর্শক তাদেরকে দেখতে খুব যেন সুন্দর লাগে, এইরকম হইতে হবে। আল্লাহ শর্ত উপর শর্ত চাপাচ্ছেন, যেমন বদমাইশি করেছে আল্লাহ শর্ত চাপাচ্ছেন। এতে যথেষ্ট হল না, তারপরে তারা বলল কালু উদওলানা রব্বাকা, হে মূসা আপনার রবের কাছে দোয়া করো, ইউবাইল্লানা মা হিয়া, ওই গাভীটি হবে কি রকমের, কি ধরনের হবে, অর্থাৎ সেই গাভী যদি কাজে লাগানো হয় তাহলে চলবে কি চলবে না, এই ধরনের প্রশ্ন তাদের ছিল। তারপরে তাদের আরো কথা যে ইন্নাল বাকারাত তাশাবাহা আলাইনা, কারণ গাভী বা গরু তো সবগুলি সমান লাগছে, কোনটা নিব কোনটা কিনব, এইরকম প্রশ্ন করে ফেলল। শেষখানে একটি ভালো কথা বলল তারা, ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, আর আল্লাহ যদি চান ইনশাআল্লাহ শব্দটি তারা শেষখানে বলেছিল। আর আল্লাহ যদি চান তাহলে কি হবে, লামুহতাদুন আমরা পেয়ে যাব, লামুহতাদুন মানে গাভীর খোঁজ পেয়ে যাব। এই ইনশাআল্লাহ বলাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গাভীর খোঁজ দিলেন, কিন্তু অনেক মূল্য দিয়েই সেই গাভী খোঁজ করতে হলো, অনেক মেহনত করে। আল্লাহ পাক বললেন কালাম মুসা বলছেন ইন্নাহু ইয়াকুল, আল্লাহ পাক তোমাদেরকে বলছেন ইন্নাহা বাকারাতুন, সেই গাভী এমন হবে লা যালুলুন তুসিরুল আরদা, সেই গাভীকে জমি চাষেও যেন লাগানো না হয়, কোনদিন জমিতে হালে লাগানো হয়নি এমন হইতে হবে। ওয়ালা তাসকিল হারসা, আর খেতে পানি সেচেও লাগানো হয়নি, প্রাচীন যুগে গরু দিয়ে বলদ দিয়ে পানি সেচ করা হইত। মুসাল্লামাতুন, সেই গাভী রুগ্ন হইলে হবে না, সে সুস্থ হইতে হবে। মুসাল্লামা লাশে আতাফিহা, আর তাতে কোন রকমের খুঁত যেন না থাকে, কান কাটা বা শিং ভাঙা ওইসব যেন না থাকে। আল্লাহ শর্ত আরো লাগাচ্ছেন, যেমন যেমন তাদের বদমাইশি বাড়ছে তেমন তেমন আল্লাহ পাক শর্ত লাগাচ্ছেন। এখন বলছে তারা কালু আল আনাজিতা বিল হাক মুসা, এখন সত্য কথা নিয়ে এসছ, এখন সব কথা আমাদেরকে বুঝিয়েছ। ফাজাবাহু হা, অতপর তারা জবাই করে ফেলল, গাভী পেল এবং জবাই করলো। আমা কাদু ইয়া ফালুন, আল্লাহ বলছেন তাদের এটা করা সম্ভব ছিল না, বড়ই মুশকিল ছিল, ইনশাআল্লাহ না বললে আর আল্লাহর খাস রহমত না হইলে এই হলুদ গাভী আর এসব শর্ত সব মিলিয়ে এরকম গাভী পাওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন ওয়াইজ কাতালতু নাফসান, ওই যে খুন করেছিল সেই খুন করার কথাটি আল্লাহ পাক এই আয়াতে উল্লেখ করেছেন। খুন করার পরে একে অপরকে চাপাচ্ছিল, নিজের উপর দোষ না নিয়ে অন্যের উপর দোষ চাপাচ্ছিল। ওয়াইজ কাতালতু নাফসান, স্মরণ করো যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে, ফাদ্দারাতুম ফিহা, আর এই দোষকে অন্যের উপর তোমরা চাপাচ্ছিল, একে অপরের উপর চাপাবার চেষ্টা করছিল। ওয়াল্লাহ মুখরিজু মা কুনতুম তাকতুমুন, তোমরা যা লুকিয়ে রাখো তা আল্লাহ পাক বের করতে সক্ষম, বের করে দিলেন আসামিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে দিলেন। গোস্তের টুকরো দিয়ে যেমন আঘাত করা হলো তখন সে মৃত জীবিত হয়ে বলল যে আমার যে ভাসতে আছে না সে আমাকে খুন করেছে, আসামি ধরা গেল, হত্যা করে দেওয়া হইল। কত যা আশা ছিল ধন সম্পদের জমি জায়গা সব থেকে বঞ্চিত হইল। এই জন্য আরবিতে একটি কায়দা রয়েছে, মান তাআজ্জালা বিশাইয়িন ক্বাবলা আওয়ানিহি উকিবা বিহরমানিহি, কেউ যদি সময়ের পূর্বে কোনো কিছু হাসিল করার জন্য তাড়াহুড়া করে তাহলে তাকে তাতে থেকে বঞ্চিত করে শাস্তি দেওয়া হয়। এটা হচ্ছে ফিকহের নীতিমালা। এর মধ্যে আছে কেউ যদি বাবাকে হত্যা করে তাহলে সে ছেলের বাবার মিরাস পাবে না, কারো সে তাড়াতাড়ি করলো যে বাবাকে মেরে দিলে এই জমি জায়গা পাবো, এই ব্যক্তিও তাই করেছিল, তাই আল্লাহ ফাকর বলেন তাকে ওই রকমই সাজা দিলেন। আল্লাহ ফাকর কি বলেছেন, ফাকুল নাজরে বু হবে বাজেহা, যে কথা বললাম ওই মৃত ব্যক্তিকে আঘাত করো বে বাজেহা ওই গাভীর কিছু অংশ দিয়ে, অর্থাৎ গোস্তের টুকরো দিয়ে। কাজালিকা ইউহিল রাহুল মাউতা, এই তোমাদের সামনে যেমন একজন মৃত ব্যক্তিকে জীবিত করে আল্লাহ দুনিয়াতে দেখিয়ে দিলেন, ঠিক তেমনি কবর থেকে মাটি থেকে আল্লাহ কিয়ামতের দিন উঠাতে সক্ষম ওইভাবে উঠাবেন। তাহলে কিয়ামত যে হবে এর দলিল হিসাবে আল্লাহ ফাকর রব্বুল আলামিন এই ঘটনা বর্ণনা করেছেন। শুধু কিসসা শোনানোর উদ্দেশ্য কোরআন কারিমে যে কোনো কিসসা যে কোনো ঘটনা বলে আল্লাহ বর্ণনা করেছে তাতে অনেক কিছু শিখার বিষয় রয়েছে, তার মধ্যে এই বিষয়টির দিকে আল্লাহ ইঙ্গিত করেছেন। কাজালিকা ইউহিল্লাহুল মাউতা, এইভাবে আল্লাহ ফাকর রব্বুল আলামিন মৃতদেরকে জীবিত করবেন। এই মানুষকে একটি গোস্তের টুকরো দিয়ে আঘাত করে যখন আল্লাহ জীবিত করতে পারেন, সে আল্লাহ মানুষকে জীবিত করে বিচার দিবসে নিয়ে আসতে পারেন না? অবশ্যই তিনি সক্ষম। ওয়ায়ুরিকুম আয়াতিহি, এবং আল্লাহ পাক তোমাদেরকে তার নিদর্শনাবলী দেখিয়ে থাকেন, লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো। সুম্মা কাসাত কুলুবুকুম, এসব ঘটনা দেখলে আল্লাহ পাকের অনেক কিছু নিদর্শন দেখলে তাহলে তো সংশোধন হওয়া উচিত ছিল, তাহলে তো ভালো হয়ে যাওয়া উচিত ছিল না, তারপরে তোমাদের অন্তর আবার নিষ্ঠুর পাথরের মতো হয়ে গেল। সুম্মা কাসাত কুলুবুকুম, অতঃপর তোমাদের অন্তর শক্ত হয়ে গেল, মিম্বাদে জালেকা, এই ঘটনাগুলির পরে। ফাহিয়া কাল হেজারা, আর সেই অন্তর একেবারে পাথরের মতো হয়ে গেল, আও আসাদ্দ কাসওয়া, এমন কি পাথরের চাইতে বেশি শক্ত হয়ে গেল। মানুষের অন্তর যদি শক্ত হয়ে যায় তাহলে পাথর চাইতেও শক্ত, ভালো কথা ঢুকে না, হক কথা শুনতেও চায় না, আর শুনলে বুঝতেও চায় না, আর বুঝলে আমল করতেও চায় না। মানুষের অন্তর যখন শক্ত হয়ে যায় এই জন্য অন্তরকে নরম করার চেষ্টা করতে হবে, আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে আল্লাহ পাক আমাদের অন্তরকে নরম করে দাও। ওয়াইন্না মিনাল হিজারাতে লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, আল্লাহ পাক বলছেন যে অনেক পাথর আছে যা থেকে নহর প্রবাহিত হয়, তাহলে পাথর মানুষের এক শ্রেণীর মানুষের অন্তর চাইতে নরম, যার থেকে নহর প্রবাহিত হয়। ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু, অনেক পাথর আছে যেগুলি ফেটে যায়, বিদীর্ণ হয়, ফায়াখরুজ মিনহুল মা, আর তার মধ্য থেকে পানি বের হয়, পাহাড় থেকে দেখবেন পানি বের হচ্ছে যারা পাহাড়ি এলাকা দেখেছেন। ওয়াইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আর এমনও পাথর আছে আল্লাহর ভয়ে ভেঙে পড়ে, খসে পড়ে। আমাল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন, যা কিছু তোমরা করো তা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন গাফিল নন, সব কিছুর খবর রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আফাতাতমাউনা আই ইউমিনু লাকুম ওয়াকাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ সুম্মা ইউহারিফুনাহু মিন বাদি মা ক্বালুহু ওয়াহুম ইয়ালামুন। সাহাবায়ে কেরামরা ইহুদিদের ইসলাম সম্পর্কে আশাবাদী ছিলেন, মদিনায় যখন হিজরত করে আসলেন তখন দেখলেন যে মদিনায় তিনটি গোত্র ছিল ইহুদিদের, একটির নাম বানু কাইনুকা, আরেকটি বানু নাজির, আরেকটি বানু কুরাইজা। মুহাজিরিন আনসার তারা ভাবলেন যে এরাও যদি ইসলাম কবুল করে নেয় তাহলে তো আমাদের একটা বড় শক্তি হবে, গোটা মদিনাটাই মুসলিম হয়ে যাবে, কত সুন্দর একটা শক্তি হবে। তাই তাদের একটা আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে এরা মুসলিম হয়ে যাক। আল্লাহ পাক এ সম্পর্কে বলছেন যে এরা মুসলিম হবে না, এরা ইমান নিয়ে আসবে না। আফাতাত মাউনা আই ইউমিনু লাকুম, হে সাহাবীরা তোমরা কি এই লালসা করছো, এই আশা রাখছো আই ইউমিনু লাকুম, তোমাদের কথা বিশ্বাস করবে, বিশ্বাস করবে না এরা। ওয়াকাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ, কারণ এদের চরিত্র, এদের পুরাতন ইতিহাস আছে, এদের চরিত্র ভালো না। তাদের একদল আল্লাহ পাকের বিধান শুনত, আল্লাহ পাকের কালাম শুনত, শোনার পরেও সুম্মা ইউহাররিফুনাহু, তারপরে তাকে বিকৃত করে দিত, শব্দের বিকৃতি ঘটাতো আর অর্থেরও বিকৃতি ঘটাতো। আল্লাহ পাক বলছেন যে সুম্মা ইউহাররিফুনাহু মিন বাদি মা আকালুহু, তারা বুঝে নেওয়ার পরেও তারা তাতে বিকৃতি ঘটিয়েছিল, ওহম ইয়ালামুন, অথচ তারা জানতো, জেনে শুনে বিকৃতি ঘটিয়েছে। সুতরাং এদের ইমানের আশা করে লাভ নাই হে সাহাবারা। ওয়াইযা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না, এই ইহুদিদের চরিত্র সম্পর্কে আল্লাহ পাক বলছেন যে তারা যখন মুমিনদের সাথে সাক্ষাৎ করত তখন তারা বলতো আমান্না, ইমান নিয়ে এসেছি। ওয়াইযা খালা বাযুহুম ইলা বাযিন, কিন্তু যখন একে অপরের সাথে সাক্ষাৎ করত আপোষে নিজের দলের লোকদের সাথে, তখন বলতো আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম লিয়ুহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম আফালা তাআকিলুন। দেখো এই যে মুসলিমরা আছে না, এদেরকে তোমাদের তাওরাতে যেসব ভবিষ্যৎবাণী আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, তার সত্যতা সম্পর্কে, তিনি যে শেষ নবী আসবেন এ সম্পর্কে, তিনি মক্কায় আসবেন এ সম্পর্কে, এগুলি কথা বর্ণনা করিও না। কারণ এগুলি যদি তারা শুনে নাই তাহলে পরে তোমাদের বিরুদ্ধে দলিল পেশ করবে, দেখো তোমাদের কিতাবে আছে, সত্যি কথা না? এগুলিকে লুকিয়ে রাখে, তাহলে যারা ধর্মযাজক তারা যখন দেখে যে আমাদের বাতিল ধর্ম বা ভুল ধর্মে যেই ধর্মের উপর আছি তাতে সত্যের কথা আছে, সাধারণ লোক থেকে লুকিয়ে রাখার চেষ্টা করে, যাতে তাতে নেতৃত্বটা, ধর্মীয় নেতৃত্ব ঠিক থাকে আর তাদের সংখ্যা ঠিক থাকে, তারা হক পর্যন্ত, সত্য পর্যন্ত সাধারণ মানুষকে পৌঁছিতে দিতে চায় না, যাতে করে লোকেরা অন্ধকারে থাকে। আল্লাহ পাক বলছেন যে যখন তারা নির্জনে আসে একে অপরের সাথে সাক্ষাৎ করে, বলে আতুহাদ্দিসুনাহুম, তোমরা তাদেরকে এমন কথা বর্ণনা করে দিবে, বেমা ফাতাহাল্লাহু আলাইকুম, যা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দান করেছেন, অর্থাৎ তোমাদের তাওরাতে আছে এবং সেই জ্ঞান তোমাদের কাছে আছে। কারণ তাদের কাছে যদি এসব বর্ণনা করে দাও, লিহাজুকুম বিহি ইনদা রাব্বুকুম, এই দিয়ে দলিল পেশ করবে তোমাদের রবের কাছে, যে আল্লাহ ওদের কিতাবে তো ছিল শেষ নবীর কথা, ওদের কিতাবে ছিল ইসলামের সত্যতার কথা, যে শেষ নবী আসবে, দিন ইসলাম যখন আসবে সবাই মিলে তোমরা তার প্রতি ইমান নিয়ে আসবে, আল কোরআনের প্রতি ইমান নিয়ে আসবে, সেই জন্য এগুলিকে লুকিয়ে রাখো, তোমাদের বিরুদ্ধে দলিল যেন না পেশ করতে পারে। আফালা তাকিলুন, তোমরা কি বুঝে দেখো না, এ বলে একে অপরকে বলতো ইহুদিরা। আল্লাহ পাক বলছেন যে লুকিয়ে রাখলে কি আল্লাহ গোপনে রেখে দিবেন, আওয়ালা ইয়ালামুন, তারা কি জানে না, আন্নাল্লাহ ইয়ালামা ইউসিররুনা ওয়ামা ইউলিনুন, আল্লাহ পাক জানেন যা তারা লুকিয়ে রাখে তাও, ওয়ামা ইউলিনুন, যা প্রকাশ করে তাও, আল্লাহ সবকিছু জানেন, আল্লাহ প্রকাশ করে দেবেন। তাওরাতে কি আছে শেষ নবী সম্পর্কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক প্রকাশ করে দেবেন। আল্লাহ পাক তারপর বলছেন আমিনহু উম্মিয়ুনা, তাদের মধ্যে কিছু নিরক্ষর লোকেরা রয়েছে, লা ইয়ালামুনাল কিতাব, তারা কিতাব সম্পর্কে কিছু জানে না, ইল্লা আমানিয়া, তবে অনেক উচ্চ আকাঙ্ক্ষা আছে তাদের, বড় বড় আশা আকাঙ্ক্ষা আছে, ওয়াইনহুম ইল্লা ইয়াজুন্নুন, তাদের এই ধারণা মাত্র, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ। তাদের আর একটি খারাপ চরিত্র এই ছিল যে তারা নিজের হাতে কিছু লিখত আর লিখার পরে, রচনা করার পরে বলতো যে এটা তাওরাতের অংশ, এটা ইঞ্জিলের অংশ, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত কথা, এটা শরীয়তের কথা। আল্লাহ বলছেন সেই সব লোকদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। ওয়াইলের একটি তাফসীর হচ্ছে জাহান্নামের একটি উপত্যকাকে ওয়াইল বলা হয়েছে একটি হাদিসের আলোকে। আর ওয়াইল মানে হচ্ছে সর্বনাশ, ওয়াইল মানে হচ্ছে দুর্ভোগ। ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাব বিআইদিহিম, যারা নিজের হাতে কিতাব লিখতো তাদের জন্য দুর্ভোগ রয়েছে বা ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। সুম্মা ইয়াকুলুন, আর তারপরে লিখে বলতো যে হাযা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে। কি জন্য? লিয়াশতারু বিহি সামানান কালিলা, তার বিনিময়ে সামানান কালিলা অল্প মূল্য হাসিল করতে চাইত। দুনিয়া গ্রহণ করে দিনকে বিক্রি করে, সে দুনিয়া অল্প হোক আর অনেক বেশি হোক, দিনের তুলনায় আখেরাতের তুলনায় সারা দুনিয়াও যদি হাসিল হয়ে যায় তবুও সেটা হচ্ছে সামানান কালিলা, অল্প মূল্য। আল্লাহ পাক আবার বলছেন ফাওয়াইলুল্লাহু মিম্মা কাতাবা তাইদিহিম, তাদের হাত যা লিখেছে তার কারণে তাদের জন্য রয়েছে দুর্ভোগ আর দুর্ভোগ, ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল্লাহু মিম্মা ইয়াকসিবুন, তিনবার করে আল্লাহ বলছেন যা তারা উপার্জন করেছে, যে সব কর্ম করেছে, পাপ করেছে, তার জন্য তাদের জন্য রয়েছে দুর্ভোগ, ওয়াইল নামক জাহান্নাম। ওয়া কালু, এবং ইয়াহুদীরা বলতো লান তামাসসানান নার ইল্লা আইয়ামা মাদুদা, আমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শই করবে না, আর যদি করেও জাহান্নামে যেতে হয় তো কিছুদিনের জন্য। কয়দিনের জন্য যেতে হবে? তাদের একদল বলতো যেহেতু আমরা ওই 40 দিন মুসা আলাইহিস সালাম গিয়েছিলেন তাওরাত নিতে, আর আমরা ওই ভুল করে আমাদের পূর্বপুরুষরা 40টা দিন বাছুরের পূজা করে নিয়েছে, গরু পূজা করেছে, সেই জন্য 40 দিন জাহান্নামে থাকতে হবে। এগুলিকে আল্লাহ বলেছেন উচ্চ আকাঙ্ক্ষা আমানি, এদের ছিল বড় বড় আকাঙ্ক্ষা। যারা আমল করে না, কর্ম করে না, ফরজ ওয়াজিব আদায় করে না, আর বড় আকাঙ্ক্ষা করে, তাদের মধ্যে এই চরিত্র রয়েছে। আল্লাহ পাক বলছেন যে কুল, হে নবী জানিয়ে দাও, আত্তাখাজতুম ইনদাল্লাহ আহাদান, আল্লাহর সাথে কি কোনো ওয়াদা প্রতিশ্রুতি নিয়েছো যে আল্লাহ তোমাদেরকে জাহান্নামে বেশি দিন দেবেন না? ফালা ইউখলিফাল্লাহু আহাদাহু, এবং আল্লাহ এই ওয়াদা ভঙ্গ করবেন না, তোমাদের সাথে কোনো পাকা ওয়াদা আছে? আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, অথবা আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো যা তোমরা জানো না, নিজের খেয়াল খুশি কথা বলছো? আল্লাহ পাক বলছেন দেখো জাহান্নামে যাবে যদি আমল খারাপ থাকে, রূপ চেহারা দেখে আল্লাহ জান্নাত দেবেন না। বালা, হ্যাঁ শুনে রাখো, মান কাসাবা সাইয়াতান, যেই ব্যক্তি পাপ অর্জন করল, ও আহাতাত বিহি খাতিয়াতু, এবং এমন পাপ করলো যে পাপ তাকে ঘিরে নিয়েছে, কাবিরা গোনা চারিদিক থেকে ঘিরে নিয়েছে, এদিকে ফরজ ছাড়ার গোনা, নামাজ ছাড়ার গোনা, ওইদিকে হারাম খাওয়ার গোনা, ওইদিকে সুদ ঘুষের গোনা, চারিদিক থেকে গোনা ঘিরে নিয়েছে, ফাওলাইক আসহাবুন নার, এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালেদুন, সেখানে তারা চিরকাল বসবাস করবে। পক্ষান্তরে যারা ভালো আমল করবে ঈমান নিয়ে আসার পরে, আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে আসবে, ও আমিলুস সালিহাত, সৎকর্মগুলি করবে, উলাইকা আসহাবুল জান্নাহ, এরা হচ্ছে জান্নাতের অধিবাসী, হুম ফিহা খালেদুন, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বনি ইসরাইলদের সাথে যে চুক্তি নিয়েছিলেন, ওয়াদা নিয়েছিলেন, শক্ত ওয়াদা, সেই ওয়াদার কথা উল্লেখ করেছেন, ওয়াইজ আখাযনা মিসাকা বনি ইসরাইল, স্মরণ করো ওই সময়কে যখন আমি বনি ইসরাইলদের কাছ থেকে অকাট্য প্রতিশ্রুতি নিয়েছিলাম। কি প্রথম বিষয় ছিল? লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, শিরক করবে না। সবচেয়ে বড় অপরাধ তাহলে শিরক, এটা শুধু এই উম্মতে না, যখন থেকে আল্লাহ পাক মানুষকে পাঠিয়েছেন সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকা, অন্যকে সেজদা করা, অন্যর সামনে নত হওয়া, অন্যকে মনে করা যে সে আমাকে উন্নত করতে পারে অথবা আমার অবনতি নিয়ে আসতে পারে, এটি হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে? অবিল ওয়ালিদাইন ইহসানা, আর তাদের সাথে ওয়াদা নিয়েছিলাম যে মাতা পিতার সাথে সদ ব্যবহার করবে, ওয়াজিল কুরবা, আত্মীয়দের সাথে সদ আচরণ করবে, ওয়ালিয়াতামা, ওয়ানাতদের সাথে, ইতিমের সাথে সদ আচরণ করবে, ওয়াল মাসাকিন, দরিদ্রদের সাথে সদ আচরণ করবে, ওয়াকুলু লিন্নাসি হুসনা, আর মানব জাতির জন্য ভালো কথা বলবে। তাহলে যে কোনো মানুষের সাথে ভালো কথা বলবে, খারাপ লোকের সাথে ভালো কথা বলা হচ্ছে তাকে হিদায়তের দিকে নিয়ে আসা, তার হিতাকাঙ্ক্ষী হওয়া, সে যেন আগুনে পড়তে যাচ্ছে, সে যেন পানিতে ডুবতে যাচ্ছে, আপনি তাকে উদ্ধার করছেন। একজন মানুষ সাঁতার জানা যদি পানিতে ডুবে তাহলে আপনি কি করবেন? তার হিতাকাঙ্ক্ষী হবেন না? একজন মানুষ যদি আগুনের মধ্যে পড়ে যায় তাহলে তাকে উদ্ধার করার চেষ্টা করবেন না, এবং সেই ক্ষেত্রে আপনার ক্ষয়ক্ষতি আপনি স্বীকার করবেন। আপনি যদি পুড়েও যান, জ্বলেও যান কিছুটা, তবুও তাকে রক্ষা করার চেষ্টা করবেন। সেই রকমই একজন দায়ী দিনের দিকে আহ্বান করবে, এইভাবে হিতাকাঙ্ক্ষী হয়ে, আঘাত করার জন্য নয়, এইভাবে উদ্দেশ্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মানব জাতির জন্য ভালো কথা বলবে, সুতরাং যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে না তার জন্য ভালো কথা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসুক। যে ব্যক্তি শেষ রাসূলের প্রতি ঈমান নিয়ে আসেনি তাকে বলা যে শেষ রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো, কিন্তু উত্তম পন্থাই বলবে এবং ভালোভাবে আচরণ করবে। আল্লাহ কত সুন্দর কথা বলেছেন, যে কোনো মানুষের সাথে ভালো ব্যবহার করে ভালো কথা বলবে। ওয়াকিমুসসালাহ, শুধু ভালো ব্যবহার করা যথেষ্ট না, মানুষের দুটো দিক আছে, একটা হচ্ছে ইবাদাত আর একটা হচ্ছে মুআমালাত। ইবাদাত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করা, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তওবা, ইস্তিগফার, দোয়া, হ্যাঁ এগুলো হচ্ছে ইবাদত। দান, খেরাত, মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠান তৈরি করা, ইসলামিক লাইব্রেরি করা ইত্যাদি, এগুলো হচ্ছে ইবাদত। আর মুআমালাত মানুষের সাথে ব্যবহার করা, মাতা পিতা থেকে শুরু করে আত্মীয় স্বজন যে কোনো মানুষের সাথে ভালো ব্যবহার করা, দিন হচ্ছে এই দুইটি বিষয়ের সমষ্টির নাম। আল্লাহ পাক বলছেন ওয়াকিমুসসালাতা, নামাজও কায়েম করবে, ভালো ব্যবহার হলে শুধু হবে না, ওয়াতুজ যাকাতা, যাকাত প্রদান করবে, সুম্মা তাওয়াল্লাইতুম, কিন্তু তারপরে তোমরা ফিরে গিয়েছিলে। এই আয়াত দ্বারা বোঝা গেল যে বনি ইসরায়েলদের মধ্যেও নামাজ ছিল এবং যাকাত ছিল। তাহলে নামাজ এবং যাকাতের কত গুরুত্ব যে এই উম্মত কি শুধু নামাজ রোজা দেননি, আগের যত উম্মত গুলি ছিল তাদেরকে আল্লাপাক নামাজের বিধান দিয়েছিলেন, যদিও তাদের সংখ্যা আলাদা ছিল, তাদের নিয়ম কানুনে পার্থক্য ছিল, কিন্তু নামাজ ছিল, যাকাত ছিল, কিন্তু তোমরা ফিরে গেছিলে। ইল্লা কালিলা মিনকুম, অল্প কিছু লোক তোমাদের মধ্যে তারা সৎ পথে ছিল, ওয়ান্তুম মুরিজুন, তোমরা বিমুখ হয়ে গেছিলে, মুখ ফিরিয়ে নিয়েছিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীম বুঝার এবং তার বাস্তবায়ন করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।